نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ঠিক তেমনি ভাবে যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। আলে ইমরান 3 নম্বর সুরার 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে যাচনা করো। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষক। সূরা নিসা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেহ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। সূরা আহজাব 33 নম্বর সূরার 70 থেকে 71 নম্বর আয়াত। অতপর আমাদের আজকের এই সম্মেলন এবং এ পরামর্শ সভার মূল উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি একদিকে মুসলিম জাতি অনৈক্যের বেড়াজালে আবদ্ধ, দল উপদল, ফেরকাবন্দি, মনগড়া তরিকা ইত্যাদি সহ নানাবিধ কারণে ইসলামের সঠিক শিক্ষা থেকে বঞ্চিত আজ মুসলিম জাতি। ইসলাম, মুসলিম, ইলাহ, রব, ইমান, এহসান, কুফুর, জুলুম, নিফাক, ফিস্ক, রিদ্দা, তাগুত, এই জাতীয় মৌলিক পরিভাষাগুলোকে মুসলিমরা ভুলে গিয়ে এর অপব্যাখ্যা করছে। শিরিক আর বেদাতের সয়লাবে হারিয়ে যাচ্ছে মুসলিম জাতির তাহজিব, তামাদ্দুন এবং ঐতিহ্য। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, পাথর পূজা, গাছ পূজা, মাছ পূজা, কচ্ছপ পূজা, এগুলো জাহিলি যুগকেও ছাড়িয়ে গেছে। আহবার এবং রুহবান তথা পীর মাশায়েখদেরকে গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, আতা বক্স, গন্দে বক্স, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, গাউসুল আজম, খাজা নওয়াজ, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ ইত্যাদি উপাধি দিয়ে তাদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। এই গুণাবলী সম্পূর্ণ আল্লাহর জন্য খাস। একদিকে মুসলিম জাতির এই কঠিন অবস্থা, অপরদিকে রাষ্ট্রীয়ভাবে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে বহু ইলা ও বহু রবের এবাদতের রাস্তা খুলে দেওয়া হয়েছে। মন্ত্রী এমপি ও শাসকদেরকে সার্বভৌমর ক্ষমতার অধিকারী, আইনদাতা, বিধানদাতা, আইন প্রণয়ন করা ও প্রয়োজনে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা দিয়ে তাদেরকে ফেরাউনের মতো আল্লাহর আসনে বসিয়েছে। অপরদিকে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, আরাকান, আফ্রিকা সহ গোটা মুসলিম বিশ্বে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, বদদলিত, নিষ্পেষিত। মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার মূর্ত প্রতীক হয়ে মাঠে নেমেছে, দখল করে নিয়েছে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, পূর্ব তিমির, দক্ষিণ সুদান ও আরাকান সহ বহু অঞ্চল। মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিম নারী শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলিম মা বোনদেরকে চরম নির্যাতন করা হচ্ছে। তাদেরকে ইহুদি খ্রিস্টানরা বন্দী করে পালাক্রমে ধর্ষণ করছে। পবিত্র কোরআনের গায়ে কুরুশ এঁকে দিয়েছে। পবিত্র কোরআনকে পায়খানায় ছুঁড়ে মারা হয়েছে। মুসলিম বন্দীদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে। পুড়িয়ে মারা হয়েছে হাজার হাজার আরাকানি মুসলিম নারী, পুরুষ ও শিশুদেরকে। বাংলাদেশকে ইন্দোনেশিয়ার ভাগ্য বরণ করার জন্য, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাজ্য বানাবার জন্য কয়েক হাজার এনজিও এবং খ্রিস্টান মিশনারি এদেশে কাজ করে যাচ্ছে, আধিপত্য বিস্তার করেছে উপকূলীয় এলাকা ও পাহাড়ি অঞ্চল সমূহ সহ বহু স্থানে। এ অবস্থায় কোন তাওহিদবাদী সচেতন মুসলিম নরনারী চুপচাপ বসে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তাই বর্তমান পরিস্থিতিতে আমাদের কর্মসূচি নির্ধারণ ও তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করার জন্যই আজকের এই সম্মেলন। প্রথমে আমরা আমাদের পরিচয় তুলে ধরছি। এটা এজন্য, আমরা যখন সহি আকিদা, সহি দিন প্রচার করতে যাচ্ছি, তখনই আমাদেরকে বিতর্কিত করার জন্য, আমাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়ে থাকে। সেজন্য আজকে আমি আমার সমালোচকদের জন্য বলবো যে তোমরাও কান খুলে শুনো, এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যারা তাদের উদ্দেশ্য বলবো আপনারাও ভালো করে জেনে শুনে তারপরে আপনাদের মতামত দিবেন। আমার এই পূর্ণ বক্তব্য একটা কিতাব হয়ে গেছে, কিতাবুদ দাওয়া নামে যে কিতাবটা, এটা সম্পূর্ণ এই বক্তব্য লেখাই আছে মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় 1-2-2013 রোজ শুক্রবার বাদ জুমা মুসলিম ইউনিটি ও দাওয়া শীর্ষক সম্মেলনে প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ ভাষণ। যা বলা হচ্ছে এটা এই বইয়ের মধ্যে সবই আছে, বিস্তারিত হয়ে আছে। আমি এখান থেকে সংক্ষেপ করে বলবো এবং আপনারা এই বইটা কিনে পুরাটা পড়বেন ইনশাআল্লাহ। প্রথমে আমাদের পরিচয়। আমরা কি কোনো নতুন দল করতে যাচ্ছি না, আমাদের কোনো পরিচয় ভিন্ন আছে? সেজন্য আমি আমার সমালোচকদের জন্য বলছি আপনারাও শুনুন, এবং আমাদের যারা ভাই আপনাদেরকেও বলছি, বোনদের জন্য বলছি, আপনারাও খেয়াল করবেন, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। কোরআন আমাদেরকে এই পরিচয়টাই শিখিয়েছে। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তার মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমাদের নাম কি? এতে পরিষ্কার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নাম রেখেছেন মুসলিম। সন্তানদের নাম রাখে পিতা, নাম রাখে কে? আমাদের ইসলাম ধর্মের পিতা বলা হয়েছে কাকে? কোরআনে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, আর এই পিতা আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং আমাদের পরিচয় হচ্ছে মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আমাদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য আদেশ করেছেন। পবিত্র কোরআনের সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর তার চেয়ে কার কথা উত্তম, ওমান আহসানু কওলান, তার কথার চেয়ে আর কার কথা উত্তম, মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দিয়ে বলে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম হিসেবে পরিচয় দেওয়া পছন্দ করেন, এ কারণেই তিনি নির্দেশ করেছেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, মুসলিম না হয়ে যেন কেউ মৃত্যুবরণ না করে। কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মৃত্যুর আগে মুসলিম ছাড়া অন্য কোন পরিচয়ের কথা বলা হয় নাই। এরপরে আপনি জানেন মৃত্যুর পরে যখন আমাদের কবর আখেরাতের সফর শুরু হবে, আখেরাতের সফরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মা দীনুকা, তোমার দীন কি? উত্তরে বলতে হবে দীনি আল ইসলাম, আমার দীন হচ্ছে ইসলাম। আবু দাউদ 4755 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আমাদের পরিচয় হচ্ছে জীবনে মরণে কবরে সব জায়গায় আমাদের পরিচয় কি? এর বাইরে কোনো পরিচয় আছে? এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আমাদেরকে যারা কালারিং করো তাদের সাবধান হওয়া উচিত, আপনাদেরও জানা উচিত, যদি কারো অন্য কোনো পরিচয় থাকে আমি তাদেরকে বলবো তওবা করে। কোরআনে আমাদের যে পরিচয় দেওয়া হয়েছে, হাদিসে আমাদের যে পরিচয় তুলে ধরা হয়েছে, আমাদের সেই পরিচয়ে পরিচিত হতে হবে, এটা আমাদের মূল পরিচয়। হ্যাঁ, তবে একজন লোক যেমন দর্জিগিরি করে এ কারণে তার নাম হয় দর্জি, একজন লোক হাল চাষ করে এ কারণে তাকে বলা হয় কৃষক, এরকম একজন লোক হিজরত করেছে এ কারণে তার নাম হতে পারে মুহাজির, একজন লোক হিজরতকারীদের সাহায্য করেছে এ কারণে তার নাম হতে পারে আনসার, একজন লোক আল্লাহর পক্ষে কাজ করে এজন্য তার নাম হতে পারে হিজবুল্লাহ, তাই বলে এগুলো কোনো দল নয়, এগুলো কোনো এরকম। এখন হিজবুল্লাহ এক দল খাস করে নিজেদের পার্টির নাম ধরে হিজবুল্লাহ, এগুলো মোটেই ঠিক নয়। আনসার মুহাজির যেরকম কোন দল নয়, আনসারদের এক তরিকা, মুহাজিরদের আরেক তরিকা, এমন কিছু ছিল না। সুতরাং আনসার আর মুহাজির দিয়ে যারা দলিল পেশ করে দল তৈরি করে, আমরা সেই দলের অন্তর্ভুক্ত নই। আমরা মনে করি আনসার একটা সিফাত গুণ, মুহাজির একটা সিফাত গুণ, এরকম যে যেই কাজ করবে তার সে গুণ হবে, কিন্তু এটার উপর ভিত্তি করে কোন দল তৈরি করার সুযোগ ইসলাম দেয়নি। আজকে বড় আফসোসের বিষয়, আমরা যখন বলি যে মুসলিম, তখন বলে মুসলিম তো সবাই, কোন মুসলিম? আমি বলি এটাই সত্যি, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন। তিনি বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়াসাইউদু কামা বাদা গরীবান ফতুবা লিল গুরাবা, ইসলাম অপরিচিত পথিক মুসাফিরের ন্যায় যাত্রা শুরু করেছে, আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে, তাকে কেউ চিনবে না। বর্তমানে যখন বলা হয় যে আমার দীন ইসলাম, আমার পরিচয় মুসলিম, তখন কেউ চিনে না। বুঝতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বর্তমানে বাস্তবায়ন হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিমের সাথে কোনো একটা যুক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ চিনে না। তাহলে বুঝতে হবে ইসলাম অপরিচিত হয়ে গেছে, মুসলিমরা অপরিচিত হয়ে গেছে। এই মুহূর্তে যারা ইসলামের উপর অটল থাকবে, মুসলিম হিসেবে যারা পরিচয় দিবে, মুসলিম হিসেবে যারা টিকে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিল গুরাবা, সেই অপরিচিত অবস্থায় যারা ইসলামের ধারক হবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। হাদিসটা রয়েছে মুসলিম শরীফের 389 নম্বর হাদিস। তাহলে আমাদের পরিচয় আমরা ক্লিয়ার করলাম, আমাদের পরিচয় কি? আমাদের ধর্ম দ্বীনের নাম কি? আমরা ইসলামের পক্ষে কাজ করি, মুসলিম আমাদের পরিচয়, এর বাইরে আমাদের কোন পরিচয় নেই। এক নাম্বার বিষয় ক্লিয়ার করা হলো। এবারে দুই নাম্বার বিষয়, আমাদের সমালোচকরা আমাদের বিভিন্ন সমালোচনা করে, আমরা নাকি তাকফিরি পাইকারি কাফের বলি, আমরা নাকি গোড়াপন্থী। হ্যাঁ, মুসলিমরা কাফেরকে কাফের বলবে, মুমিনকে মুমিন বলবে, কাফেরকে কাফের বলা ইমানের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কাফের বলে সম্বোধন করেছেন কাফেরদেরকে, একটা সূরা নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল, হে নবী আপনি বলুন, ও মুমিন তুমি বলো, আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। কে বলেছেন? আল্লাহ। কাফেরকে কাফের বলার ইমানের দায়িত্ব আছে। আমাদের মনে রাখতে হবে দল দুইটা, কয়টা? দুইটা। আমিনকুম মুমিন আমিনকুম কাফির, হয়তো মুমিন নইলে কাফের। আপনি বলবেন কোরআনে আরো একটা বলা হয়েছে মুযাব্বাবিনা বাইনা যালিক, দুইয়ের মাঝে আরেকটা, কিন্তু আল্লাহ পরে বলে দিয়েছেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এরা এই দলেও না ওই দলেও না, এরা মুনাফিক, এরা মূলত কাফের। মূলত কি? কাজী কোরআনে পরিষ্কার মনে রাখতে হবে, পরিষ্কার মানুষকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একদল মুমিন আর একদল কি? সূরা দাহার পড়ুন, আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আরাকাতে বলেছেন ফামান শা ফালইউমিন ওয়ামান শা ফালইয়াকফুর, যার মনে চাই ইমান আনবে, যার মনে চাই কুফর করবে, তার মানে মুমিন আর কাফের। সুতরাং মুমিনদেরকে মুমিন বলা আর কাফেরকে কাফের বলা ইমানের দায়িত্ব। যারা আল্লাহর দিনকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর দিনের কানুনগুলোকে বাতিল করে, আল্লাহর দেওয়া চোরের হাত কাটার বিধানকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে, আল্লাহর সুদকে যারা বৈধ করে দিয়েছে, লাইসেন্স দিয়েছে, আল্লাহর হারামকৃত মূর্তিকে যারা রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করে মূর্তি পূজা চালু করে, যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে চ্যালেঞ্জ করে, সেই লোকগুলো অবশ্যই মোর্তাদ এবং কাফের, তাদেরকে সাক্ষী দিতে হবে। ভাইরা আমার, সেজন্য আমি আমাদের আকীদা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের আকীদা এই বইটার মধ্যে আপনারা পাবেন, আমাদের আকীদা নামে আমি এগুলো ঘোষণা করছি। ঈমান হলো মুখের দ্বারা ঘোষণা করা, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করতে মুখে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা। ঈমান আনুগত্যের কাজ দ্বারা বর্ধিত হয়, ইবাদত দ্বারা বর্ধিত বাড়ে, আবার অবাধ্যজনিত কাজের মাধ্যমে হ্রাস পায়, এবং এই অনুযায়ী ঈমানদারদের বিভিন্ন ধাপে ধাপে বিভক্ত হন। গুনাহ এবং অবাধ্যজনিত কাজের দ্বারা ঈমান হ্রাস পায়, কিন্তু ঈমান ভঙ্গ হয় না, কিন্তু কুফুরি আকবার দ্বারা ঈমান ভেঙে যায়। কুফুর দ্বারা কি হয়ে যায়? কুফুরি আকবার ঈমান ভেঙে যায়। হ্যাঁ, গুনাহ দ্বারা ঈমান ভাঙে না। আমরা বলি না যে গুনাহ করলেই কাফের হয়ে গেছে, গুনাহে কাবিরা করলেও কাফের হয় না। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহর কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানের সাথে কুফুরি করে, তাহলে তার ঈমান ভেঙে যায়, সে কাফের হয়ে যায়। কুফুর দুই ধরনের, বড় কুফুর ছোট কুফুর। প্রথমটি যে কাউকে সম্পূর্ণরূপে ইসলামের বহির্ভূত করে দেয় এবং কাফের হিসেবে চিহ্নিত করে, কুফুরি আকবার যেটা। দ্বিতীয়টি হলো অবাধ্যতামূলক কোনো কাজ, ছোট কুফুর, যাকে সতর্ককরণ ও বিরত রাখার উদ্দেশ্যে কুফুর নামে অভিহিত করা হয়েছে, কিন্তু আসলে তা কাফের হয় না। বড় কুফুর ও ছোট কুফুরের মতো শিরিক, নেফাক, ফিস্ক, জুলুম, এগুলোও দুই প্রকার। কাজী যদি কোনো ব্যক্তি এই বড় কুফুর, বড় শিরিক, বড় মুনাফিকি, বড় ফাসেকি করে, তো অবশ্যই সে ঈমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। একজন মুসলিম আল্লাহর হুকুমের অমান্য করলে কাফির হয়ে যায় না, হোক না সংখ্যায় বেশি বা কম। ফাসেক যদিও সে এই কাজের জন্য অনুশোচনা না করে, যতক্ষণ পর্যন্ত সে অন্তর দ্বারা সে কাজটাকে বৈধ মনে না করে। জেনা করা হারাম, একটা লোক জেনা করে বসেছে, এ কারণে কাফের হয় না, যতক্ষণ পর্যন্ত নাকি হালাল বা বৈধ মনে না করবে। হালাল বৈধ করে যদি জেনা করে, তাহলে হারাম হয়, সে কাফের হয়ে যাবে। আর যদি হালাল মনে করে না, গুনাহ মনে করে, কিন্তু সে এটাকে হারাম মনে করে, শয়তানে ধোকায় পড়েছে, তাহলে সে কাফের হবে না। এমনি ভাবে যখন ঈমান ও ইসলাম একত্রে উল্লেখ করা হয়, একই শব্দের মধ্যে একই ইবারতে ঈমান এবং ইসলাম দুটো উল্লেখ করা আছে, তাহলে ঈমান অর্থ অন্তরের বিশ্বাস, ইসলাম মানে বাহ্যিক আমল। আর যদি শুধু ঈমান অথবা শুধু ইসলাম উল্লেখ করা হয়, তাহলে ঈমান বলতে ইসলাম সহ, ইসলাম বলতে ঈমান সহ। এর অর্থ এই নয় আপনি মুমিন মানে অন্তরে বিশ্বাস করে আমল করেন না, তা না। মুমিন বলতে ইসলাম সহ, আর মুসলিম বলতে ঈমান সহ। এমনি ভাবে আমরা কাফের কাউকে কাফের হিসাবে গণ্য করি না, যতক্ষণ পর্যন্ত না তার সম্পাদিত কাজটি পরিষ্কারভাবে কুফুর বোঝা না যায়, এবং অবিসম্বাদিতভাবে প্রমাণ তার বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত না হয়, যেটা পরিষ্কারভাবে আমাদের কাছে প্রমাণিত হয় যে সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এবং স্বেচ্ছায় কাজটি করেছে, তারপরেই আমরা তাকে কাফের বলে আখ্যায়িত করি। কোনো কুফুরি কাজ, সে জানে না কাজটা কুফুরি, আমরা তাকে তাকফির করি না অজ্ঞতার কারণে। যদিও কাজটা কুফুরি, যদিও কাজটা, কিন্তু করেছে অজ্ঞতার কারণে। এমনি ভাবে কাজটা কুফুরি, সে কাজটা করেছে, জোর করে তাকে করানো হয়েছে, কিন্তু তার অন্তর ঈমানের উপর স্থির আছে, আমরা তাকেও তাকফির করি না। কোরআন বলছে অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যতক্ষণ পর্যন্ত তার কলব ঈমান উপর স্থির থাকবে, তবে সেটা জোর কেমন জোর, এই বেটা যদি তুই এটা না করো তাহলে আল্লাহকে গালি না দাও, রসুলকে গালি দাও, চাকরি দেবে, এই চাকরি যাওয়ার ভয়তে আল্লাহকে গালি দিল, এইটা কি জোর করা হলো না? এরকম না, এটা হচ্ছে ওই অবস্থা যেটা সাহাবাদের সামনে এসেছিল, যেটা এখন সুরিয়ায় সামনে আসছে আমাদের এই যুগেও। আপনারা ইতিহাস এই জন্য পড়বেন না যে ইতিহাস পড়লাম আর শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, ইতিহাসগুলো বর্তমানেও আবার পুনরাবৃত্তি হচ্ছে। কাফের মিডিয়াগুলো এগুলো প্রচার করে না, আপনারা দেখবেন কিভাবে একজন মুসলিমকে গলা পর্যন্ত গেড়ে তাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, বলতে বাধ্য করা হচ্ছে লা ইলাহা ইল্লা বাশার, আর সেই যুবক বলে নাই, তার উপরে মাটি দেওয়া হচ্ছে, এরপরে মাটির ভিতরে গুলি করা হচ্ছে। আপনারা দেখেছেন এগুলো, বা যারা ইন্টারনেট জানে ভালো করে তাদের দেখে নেবেন। সুতরাং যারা এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি অটল থাকে এবং শহীদ হয়ে যায়, আলহামদুলিল্লাহ সে সবচেয়ে বড় শহীদ। তবে যদি কেউ অসহ্য হয়ে যায় আর ধৈর্য না কুলায়, মুখে সে এরকম কথা বলে কিন্তু অন্তরে ঈমান স্থির রাখে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এটা আমরা বিশ্বাস করি। তবে অটল থাকা ঈমানের চূড়ান্ত পরীক্ষা, অটল থাকতে পারলে আল্লাহ তাকে আজর দিবেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবন দানকারী, জীবন গ্রহণকারী, পুনরুত্থানকারী, উত্তরাধিকারী, সমস্ত ভালো এবং ক্ষতি ও করার অধিকারী। আমরা তিনি ব্যতীত অন্য কোন ইলাহ মানি না, কোন আহবার এবং রুহবানকে আল্লাহর পরিবর্তে রব মানি না। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি জিজ্ঞাসা করো আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য রবের সন্ধান করব, অথচ তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর রব। সূরা আনআম 6 নম্বর সূরার 164 নম্বর আয়াত। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত এবং সুউচ্চ, তার কোনো সাদৃশ্য তার পুত্র বা অংশীদার বা প্রতিযোগী নেই। বলো, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। তার সৃষ্টির মধ্যে কোনো কিছুই তার সাথে তুলনীয় নয়, তিনি তার সৃষ্টির কোনো কিছুর মতো নন, তিনি অনাদিকাল থেকে অনন্তকাল বিদ্যমান রয়েছেন, তার নামসমূহ এবং তার সিফাত বা গুণবালী সমূহ, তার নাম এবং সিফাতগুলো কাদিম, তার এই নামের মধ্যে আমরা কোনো পরিবর্তন করি না। তিনি হায়াত, তার হায়াত আছে, তার কুদরত আছে মানে ক্ষমতা আছে, এলেম বা জ্ঞান আছে, কালাম বা কথা আছে, আল্লাহর সামা অর্থাৎ শ্রবণ শক্তি আছে, বাসার দৃষ্টিশক্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহর বাদিউন নবসৃষ্টিকারী উদ্ভাবনকারী, তিনি তৈরি করেন, এসবগুলো তার আছে। তবে আল্লাহর কোনো বৈশিষ্ট্য বা গুণাবলী মানুষের গুণের মতো নয়, আমাদের গুণের মতো আল্লাহর গুণগুলো নয়। একমাত্র আল্লাহর ইবাদতের যোগ্য, আল্লাহ ইবাদতের যোগ্য এবং আমরা একমাত্র তার ইবাদত করি, তার বান্দাদের সমস্ত কিছু তার কাছেই সমর্পণ করতে হবে, ভয় আশা স্মরণ আবেদন ভালোবাসা আত্মসমর্পণ সাহায্য আরোগ্য অনুরোধ নির্ভরতা উৎসর্গ সিজদা এবং ইবাদতের অন্যান্য সকল উপায় আমরা তার কাছেই সমর্পণ করি। আমরা গাছপালা পাথর বা কবরের কাছে দয়া ভিক্ষা করি না, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে তার নামের গুণাবলী ব্যবহার করে আল্লাহর নামের উসিলা দিয়ে আমাদের সম্পাদিত ভালো কাজ বা ন্যাক আমাদের উসিলা দিয়ে আমরা তার কাছে সাহায্য চাই। আমরা কবরের চারদিকে মৃত্যুদের নিকট হতে দয়া আশায় ছুটে বেড়াই না, আমরা তওয়াফ করি না, কবরের তওয়াফ করি না, আমরা জিন বা মৃত্যু লোকদের কাছে সাহায্য কামনা করি না, না আল্লাহ ব্যতীত অন্য কারো সিজদা করি। যে কেউ এর কোনো একটি কাজ সম্পাদন করে সে সুস্পষ্ট শিরিকে আকবারে লিপ্ত হয়েছে এবং সে কাফের হয়ে যায়। আমরা আল্লাহর পাশে অন্য কোনো ইলাহ স্থাপন করি না, আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানের কাছে বিচার চাই না, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি বিচার করেন, আদেশ দেন, নিষেধ করেন, রায় দেন এবং আইন প্রণয়ন করেন। আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্বজ্ঞাতা। যে কেউ আল্লাহর আইনের উপর আইন প্রণয়ন করে এবং তার আইন অন্য কারো আইন দ্বারা পরিবর্তন করে, সে আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। এরকম ব্যক্তি নিজেকে আল্লাহর অংশীদার এবং বিচার কার্যে সমান হিসেবে দাঁড় করায়, এর ফলে সে ইসলামের বাইরে চলে যায়। যদি এই ব্যক্তি কোনো শাসক হয় তবে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং তাকে পদচ্যুত করতে হবে। আমরা কোন রকম উপেক্ষা, অর্থ বদলানো বা কোন সৃষ্টির সাথে সাদৃশ্য বোঝানো ব্যতীতই আল্লাহর সকল নাম ও গুণাবলী যা তিনি কোরআনে উল্লেখ করেছেন বা তার রাসূলের মাধ্যমে হাদিসে উল্লেখ করেছেন আমরা তা সমর্থন করি। আমরা আল্লাহর গুণাবলীর মতো কোনো জ্ঞানের দাবিও করি না। আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা কামিসলি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা, 32 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহর নামের ক্ষেত্রে, তার গুণাবলীতে তার কোনো কাজে সাদৃশ্য কেউ নেই। আমরা আল্লাহর ওই সমস্ত গুণাবলী সমর্থন করি যা তিনি তার নিজের জন্য ঘোষণা করেছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করেছেন, যথা আল্লাহর ইয়াদুন মানে হাত, আল্লাহর অজহুন মানে চেহারা, আল্লাহর নফস মানে সত্তা, এগুলো সব আল্লাহর আছে, সবই তার বিশেষণ। কোনরূপ স্বরূপ বা কিরূপ প্রকৃতি বা কিভাবে নির্ণয় করা ব্যতিরেকে আমরা মানি, আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, আল্লাহ কোরআনে বলেছেন ইয়াদুল্লাহ হিফাউ কাইদিম, আল্লাহ বলেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহর পা আছে, আমরা বিশ্বাস করি আল্লাহর চেহারা আছে, কিন্তু আল্লাহর চেহারা কেমন, স্বরূপ কিরূপ, এগুলো আমরা আর দেখি যাই না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো, আমরা নিজেদের মতো তুলনা করি না, আমরা তাবিলও করি না, আল্লাহর চেহারা মানি অমুক, এই তাবিল আমরা করি না। আমাদের বিস্তারিত কিতাবুল আকায়েদ যেটা আমার লেখা, ওর ভিতরে বিস্তারিত লিখেছিল পরে, আমরা স্বীকার করি, বিশ্বাস করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন, তিনি কারো অন্তরের মধ্যে না, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ না। আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন, আরশের প্রতি তার কোনো প্রয়োজন ব্যতিরেকে। আল্লাহ আবার আরশে বসতে বাধ্য না, ঠেকানা, আমরা যেমন দাঁড়াবার জন্য জায়গার প্রয়োজন, বসার জন্য জায়গার প্রয়োজন, আল্লাহ বিনা প্রয়োজনে আরশে সমাসীন। কি বললাম? বিনা প্রয়োজনে আল্লাহ সমাসীন। তিনি যদি আরশের মুখাপেক্ষি হতেন তাহলে বিশ্ব সৃষ্টি করতে ও পরিচালনা করতে পারতেন না, বরং তিনি মাখলুকের মতো পর মুখাপেক্ষি হয়ে যেতেন। আর যদি তার আরশের উপর উপবেশ করার বা স্থির হওয়ার প্রয়োজন থাকে তাহলে আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? কাজী আল্লাহ এ সকল বিষয় থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। সমাসীন হওয়ার বিষয়টি জানা, আমরা জানি আর রহমান আল্লাহর আরশ ইস্তাওয়া, আল্লাহর আল্লাহ আরশে আছেন আমরা জানি, ওয়া কাইফিয়াতু মাজহুল, কেমনে আছেন জানি না, ঈমান বিহি ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ, এবং এ সম্পর্কে এর বেশি জানতে চাবে না। ঠিক, আমরা বিশ্বাস করি আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন এবং যখন যেভাবে ইচ্ছা করেন। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি আনন্দিত হন, হাসেন, ভালোবাসেন, ঘৃণা করেন, সমর্থন জ্ঞাপন করেন এবং ক্রোধান্বিত হন, যেভাবে তিনি ইচ্ছা করেন। তার কর্মে তিনি তার কোনো সৃষ্টির সাদৃশ্য নন এবং কিভাবে সব কর্ম সম্পাদিত হয় তা সব মাখলুকের অজানা। কোরআন হলো আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সত্য কিতাব, কোরআন সম্পর্কে আমাদের আকীদা। কোরআন হলো আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সত্য কিতাব, যাকে সৃষ্টি বলা হয় না এবং যা কোনো দিক দিয়েই মানব জাতির কথোপকথনের সাদৃশ্য নয়। এটি আল্লাহর কালাম, আল কোরআন কালামুল্লাহি, আল কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যা তার দ্বারা এমনভাবে কথিত যার কোনো কিছুই আমাদের জ্ঞাত নয়। আমরা মালায়েকা সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে এবং নবী রাসূলদেরকে বিশ্বাস করি, আমরা রাসূলদের উপরে নাযিলকৃত কিতাব সমূহ বিশ্বাস করি এবং ঈমান আনায়নের ক্ষেত্রে তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি মানব জাতির সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশেষ নবী এবং সকল ধার্মিক ব্যক্তির নেতা, তিনি আলিমুল গায়ব নন, আল্লাহর জাতি নূরের তৈরি নন, অতি মানব বা আল্লাহর কোনো অংশ নন, তিনি একজন মানুষ, তবে তার প্রতি ওহী নাযিল করা হতো। আমরা বিশ্বাস করি সজাগ অবস্থায় এবং সশরীরে মক্কার আল হারাম মসজিদ থেকে আল আকসা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে জান্নাত হতে যতটা উঁচুতে আল্লাহ ইচ্ছে করেছেন ততটা উপরে তাকে নিয়ে যাওয়া হয়। আমাদের কোনো সন্দেহ নেই যে ইমাম মসীহ ঈসা আলাইহিস সালাম এবং মাহদী সত্যানুসারী ইমাম এই পৃথিবীতে শেষ জমানায় আগমন করবেন। আমরা কিয়ামতের আলামত বিশ্বাস করি, দাজ্জাল মিথ্যা মসীহ এর আবির্ভাব হবে আমরা তাও বিশ্বাস করি। চতুর্থ আসমান হতে মরিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, পশ্চিম দিকে সূর্য উদয়, পৃথিবী হতে দাব্বাতুল আরদ বা অদ্ভুত যন্ত্র আবির্ভাব, এবং কোরআন ও হাদিসে বর্ণিত অন্য সব আলামত আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কবরে দুই ফেরেশতা মুনকার এবং নাকির কর্তৃক জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেককে তার রব, তার দিন এবং তার নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মৃত্যুর পর কেয়ামতের দিন আল্লাহর নিকট পুনরুত্থানে বিশ্বাস করি। আমরা শেষ বিচারের দিন আমলনামা পাঠ, মানদণ্ড, মিজান, এরকম নেকি বদির পরিমাণ করা, পুলসিরাত, জাহান্নামের উপরে আগুনের উপরে যারা স্থির করা হবে এবং শাস্তি ও পুরস্কারে বিশ্বাস করি। আমরা পাপীদের জন্য কবর আজাবে বিশ্বাস করি, আল্লাহ আমাদের তা থেকে হেফাজত করুন। কবর হয়তো জান্নাতের একটি সবুজ বাগান, নতুবা জাহান্নামের একটি গর্ত স্বরূপ, এবং প্রতিটি বান্দা তারই পায়ে তাই পাবে সে যা যার উপযুক্ত। আমরা বিশ্বাস করি সেই সুপারিশের যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন তার উম্মতের জন্য সংরক্ষণ করেছেন। আমরা হাউজে কাউসারে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান স্বরূপ কিয়ামতের দিন দান করবেন তার উম্মতের পিপাসা মেটানোর জন্য। আমরা বিশ্বাস করি যে জান্নাত জাহান্নাম উভয় সত্য, এগুলো সৃষ্টি করা হয়েছে এবং কখনো তা অদৃশ্য হবে না। আমরা বিশ্বাস করি যে সকল জান্নাতবাসী কোনো প্রকার পরিবেষ্টন এবং পরিবেষ্টন ছাড়া এবং খালি চোখই তাদের মহান রবকে সরাসরি দেখতে পাবে। সেদিন কোনো মুখ সমুজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা 75 নম্বর সূরা 23, 22 এবং 23 নম্বর আয়াত। আমরা আল কদর বা তাকদীরে বিশ্বাস করি, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি মহিমান্বিত আল্লাহ তার বান্দাদের অবিশ্বাসকারী অবাধ্য হতে আদেশ দিন না, এবং তিনি এরকম ব্যক্তিদের উপর সন্তুষ্ট নন। তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। আমরা বিশ্বাস করি আল্লাহ তার বান্দার কার্যাদি সৃষ্টি করে থাকেন, সবকিছু সৃষ্টি আল্লাহ করেন। এমন না যে ভালোগুলো সৃষ্টি করে মানুষ, খারাপগুলো ভালোগুলো সৃষ্টি করে আল্লাহ, খারাপগুলো মানুষ সৃষ্টি করে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খালিকু কুল্লি শাইইন, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ স্রষ্টা। তবে এখানে মনে রাখতে হবে, একটা ছুরি তৈরি করলো একজন কামার, এই ছুরি ব্যবহার করে একজনকে হত্যা করলো, এই জন্য পুলিশ ধরবে কি যে তৈরি করলো তাকে না ব্যবহার করলো তাকে? সবকিছু সৃষ্টিকর্তা কে? একদল মানুষ আছে ভালো জিনিস সৃষ্টি করে আল্লাহ, খারাপ জিনিস সৃষ্টি করে হারামান, নিজের নফস তৈরি করে। এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভালো জিনিস তৈরি করেন, খারাপগুলো তৈরি করলে আল্লাহকে দোষ চাপানো হয়। এইটা বাঁচতে গিয়ে আল্লাহ দুজন বানিয়ে ফেললো, সৃষ্টিকর্তা দুজন বানালো না? আমরা এটা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা কয়জন? হ্যাঁ, তবে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ কামাই করেন না। অন্যায় করা দোষ, সৃষ্টি করা দোষ না, আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের ভালোবাসি। আমরা বিশ্বাস করি আল্লাহ তার বান্দার কার্যাদি সৃষ্টি করে থাকেন। কোরআনে বলা হয়েছে সূরা সাফাত 37 নম্বর সূরার 93 নম্বর আয়াত, আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমরা যা আমল করো তার। আল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরও সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো তাও তিনি সৃষ্টি করেছেন। আমরা সমর্থন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে, তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাদের প্রত্যেকের উপর সন্তুষ্ট থাকুন, তারা সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত। আমরা তাদের জ্ঞানকে স্মরণ করি, তাদের শ্রদ্ধা করি, তাদের সাথে মিত্রতা পোষণ করি। আমরা সেসব জিনিস হতে বিরত থাকি যেসবে তারা ওয়ামত পোষণ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ইসলাম, ইমান এবং এহসানের অন্তর্ভুক্ত। তাদের ঘৃণা করা হলো মুনাফিকি এবং অবিশ্বাস। আমরা সমর্থন করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, ও সর্বোৎকৃষ্ট হবার জন্য, এরপর ওমর বিন খাত্তাব, এরপর ওসমান বিন আফফান, এরপর আলী ইবনে আবি তালিবকে আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। তারা ছিলেন সত্যের অনুসারী খলিফাতুল মুসলিমিন এবং ন্যায়পরায়ণ নেতৃবৃন্দ, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমাদের অবশ্যই আমার সুন্নতের এবং সত্যের অনুসারী খলিফাগণের সুন্নাত অনুসরণ করতে হবে। এটি সত্যভাবে ধরতে বলা হয়েছে। আমরা আস-সালাফুস সালিহিন, সালাফের ওলামাগণ, এই উম্মতের প্রথম প্রজন্ম এবং যারা তাদের পদানুসরণ করেছেন সর্বোত্তম উপায়ে কথা বলেছেন, তাদের মধ্যে যারা খারাপ কথা বলেছেন তারা অবশ্যই সঠিক পথে নেই। ভালোদেরকে আমরা অনুসরণ করি, সালাফ আস-সালিহিন। আমরা এটা বলি না যে আমরা সালাফদের সাথে মান্য করি না, বেয়াদবি করি, আমাদের বদনাম করা হয়। আমরা সালাফুস সালিহিন, যারা পূর্ব যুগে সাহাবা, তাবেঈন, আইমা, মুজতাহিদিন, মুফাসসিরিন, যারাই ইসলামের জন্য সঠিক পথে কাজ করেছেন, আমরা সালাফুস সালিহিনদেরকে ভালোবাসি এবং কোরআন সুন্নাহ মোতাবেক তারা যা করেছে তা অনুসরণ করি। ফিকহি বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, ফিকহি বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা এক্ষেত্রে মুতাসাহিল, মানে উদারপন্থী। শরীয়ত বিধানের ক্ষেত্রে ফিকহের প্রয়োজনীয়তাকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। ফিকার প্রয়োজন আছে, ফিকাকে অস্বীকার করার সুযোগ নেই। কোরআন ও সুন্নাহর আলোকে এজমা কেয়াস বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। এজমা কিরকম, আমরা মনে করি এজমা হচ্ছে কোরআনের বিষয়গুলো, হাদিসের বিষয়গুলো সমস্ত উম্মত মানে, সেটা কি? যেমন মনে করুন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, রমজানের সিয়াম ফরজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এটার নাম এজমা, আমরা এটা মানি। এরকম কেয়াস যেগুলো কোরআন এবং সুন্নার উসুলের ভিত্তিতে তৈরি করা হয় সেই কেয়াস আমরা মানি। তবে যেই কেয়াস একজন লোক ছাগলের লাদা খাইলো চনাবুটের উপর কেয়াস করে, চনাবুট আর ছাগলের লাদা দেখতে একরকম না? একজনে বলছে চনাবুট খাইবা, কেমনে খাবো? সন্ধ্যাবেলায় ভিজাইবা, সকালবেলা খালি পেটে খাইবা, রক্ত পরিষ্কার হবে, শক্তি বাড়বে। লোকটা ছাগলের লাদা ভিজাইয়া খাইলো, রাত্রে ভিজাইলো, সকালে খাইলো, পেট খারাপ হলো। আমরা এই কেয়াস মানি না। যে কেয়াস কোরআন এবং সুন্নার উসুলের ভিত্তিতে করা হয় সেগুলো আমরা মানি। এরপরে আমরা আইম্মায়ে মুজতাহিদিন, মুজতাহিদ ইমামগণ সম্পর্কে বলি, কোরআন সুন্নাহ থেকে সহি মাসালা বের করার জন্য তারা যথাযথ চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম বিনিময় দান করুন। তারা কোনো মাযহাবের জন্ম দেননি, তারা প্রত্যেকই কারো অন্ধ অনুকরণ করা থেকে নিষেধ করেছেন। আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি এবং তারা কোরআন সুন্নাহ মোতাবেক যা কিছু সহিহ কথা বলেছেন তা মেনে চলি, আর যা কিছু ইজতিহাদি কারণে ভুল হয়ে থাকে করতে পারেন, আমরা সেক্ষেত্রে কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করে কোরআন সুন্নাহর সাথে যেটা মিলে সেটা মানি, যেটা মিলে না মানি না। সেক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানি, সেক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানি। আর এই কথাই বলেছেন সমস্ত ইমামগণ, এখানে বিস্তারিত ইমামদের বক্তব্য দেওয়া আছে। ইমাম আবু হানিফা বলে কি বলেছেন, কোন কেটা বলেছেন, তিনি বলেছেন ইমাম আবু হানিফা, তার বয়স হল 80 জন্ম, 80 হিজরিতে, মৃত্যু 150। তিনি বলেন, তোমরা দিনের ব্যাপারে নিজ নিজ রায় অনুযায়ী কথা বলা হতে বিরত থাকো, আমাদের তোমাদের জন্য সুন্নাতের অনুসরণ করা অপরিহার্য। যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ থেকে বেরিয়ে যায় সে পথভ্রষ্ট হবে। এমনি ভাবে ইমাম আবু হানিফাতুল্লাহ আরো বলেছেন, লা ইয়াজুজু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, আমাদের কথা দিয়ে কারো জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই, হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, যতক্ষণ না সে জানবে আমি কোন সূত্র থেকে বলেছি, কোরআন সুন্নাহর কোন দলিল থেকে বলেছি। এখানে বিস্তারিত দলিল দেওয়া আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই, জন্ম 93, মৃত্যু 179, তিনি বলেন, আমি একজন মানুষ মাত্র, আমি ভুল করি, সঠিকও করি, অতএব আমার সিদ্ধান্তগুলোই তোমরা যাচাই করো, যেগুলি কোরআন ও সুন্নাহ অনুযায়ী পাও সেগুলো গ্রহণ করো, যেগুলো না পাও সেগুলো পরিত্যাগ করো। এমনি ভাবে ইমাম শাফি রহমাতুল্লাহ তিনিও বলেছেন, ইমাম শাফি বলেন, যখন তোমরা আমার কোনো কথা হাদিসের বরখেলাপ দেখবে তখন হাদিসের উপর আমল করবে, আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই একদিন তার ছাত্র ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম মুজনিকে, তিনি একজন ইমাম, হে ইব্রাহিম, তুমি আমার সকল কথার তাকলিদ করবে না, বরং নিজে চিন্তা ভাবনা করে দেখবে, কেননা এটা দ্বীনের ব্যাপার। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ বলেন, আহমদ হাম্বল জন্ম 164, মৃত্যু 241, তিনি বলেন, তুমি আমার তাকলিদ করো না, লা তুকাল্লিদুনি ওয়ালা আহমাদা ওয়ালা মালিকা ওয়ালা আউজাই ওয়ালা নাখাই, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, আউজাইয়ের তাকলিদ করো না, নাখাইয়ের তাকলিদ করো না, বরং নির্দেশ গ্রহণ করো কোরআন ও সুন্নার মূল উৎস থেকে, যেখান থেকে তারা সমাধান করতেন। এমনি ভাবে ইমাম শৌকানি বিভিন্ন ইমামদের বক্তব্য তুলে ধরেছে এখানে, বিশেষ করে চার মাযহাবের ইমামদের, মোল্লা আলী কারী হানাফিদের অনেক বড় বড় আলেমদের এখানে বক্তব্য আছে। মোল্লা আলী কারী মেশকাতের দিন আরবি সভা করেছেন, হানাফি মাযহাবের বড় একজন আলেম, তিনি বলেছেন, মোল্লা আলী কারী বলেন, এটা জানা কথা যে নিশ্চয় আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেননি এজন্য যে সে হানাফি হবে, সাফি হবে, মালিকি হবে, হাম্বলি হবে, বরং বাধ্য করেছেন এজন্য যে তারা সুন্নাত অনুযায়ী আমল করুক। আমাদের ফিকহি আকীদা এরকমই, আমরা এরকম ভাবে সব ইমামদেরকে শ্রদ্ধা করি, আদবের সঙ্গে তাদেরকে স্মরণ করি, আমাদের নামে যারা প্রচার করে আমরা ইমামদেরকে গালিগালাজ করি, কি সুন্দর প্রচার করে, মিথ্যা কথা বলে, আমরা ইমামদের গালি দিয়ে কোনো প্রমাণ আছে? এখানে যারা মুসল্লি নিয়মিত যারা জুমা পড়েন, খেয়াল রাখবেন, এরকম যদি কেউ মিথ্যা বলে ঘাটটা চিপে ধরবেন, বলে চল কোন জায়গাতে শোনা, এগুলো শয়তানের ব্যবহার করেছে। এ পর্যন্ত আমরা আমাদের পরিচয়, আমাদের আকীদা, আমাদের ফিকহি বিষয় দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম। এবারে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সকল প্রকার তাগুতকে উৎখাত করে সর্বক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সর্বাত্মক চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং উভয় জাহানের সাফল্য অর্জন করা, যা ছিল সকল নবী ও রাসূলদের কাজ। কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। সূরা আনহাল 36 কোরআনে আয়াত বলা হয়েছে, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরাতিল উসকা লা ইনফিসাম লাহা, সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে মজবুত হাতল ধরলো যা ছিঁড়ে যাবার নয়। বাকারা 256। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বরে বলেছেন, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহি নাজিল করিনি যে আমাকে ছাড়া অন্য কোন ইলাহর ইবাদত করো না। সব নবীদের দাওয়াত ছিল এটাই, এই তাওহীদ ভিত্তিক দিন কায়েম করা মুসলিমদের উপরে ফরিদা। আল্লাহ তাআলা বলছেন, আন আকীমুদ্দিন, আল্লাহ তাআলা সব নবীদেরকে হুকুম করেছেন, আন আকীমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ো না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই দিন বিজয়ী করাই ছিল মুসলিমদের বড় কাজ, সমস্ত নবী রাসূলদের দাওয়াত। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, এমনি ভাবে আল ফাতাহ 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত, এমনি ভাবে সূরা সফ 103 নম্বর সূরার 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আল্লাহ তাআলা তিনি যিনি রাসূলদেরকে পাঠিয়েছেন হেদায়েত এবং দীনে হক নিয়ে, যাতে করে এই দীনকে অন্য সমস্ত দীনের উপরে, মতবাদের উপরে বিজয়ী করা যায়। ওয়ালাউ কারিহাল কাফির মুশরিকুন, যদিও দুনিয়ার সমস্ত মুশরিকরা অপছন্দ করে। তাহলে নবীওয়ালা কাজ এটা, কার কাজ? নবীওয়ালা কাজ, নবীওয়ালা মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিনে বাতিল বিজয়ী থাকবে অতক্ষণ পর্যন্ত প্রতিটি মুসলিমের এর বিরুদ্ধে কাজ করা ফরজ আইন হয়ে যায়। এবারে দিন কায়েমের জন্য আমাদের পদক্ষেপ সমূহ, আমাদের প্রথম কাজ হচ্ছে দাওয়া, দাওয়াতি কার্যক্রম করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল জামা, আল জামাআ বলতে মুসলিম ঐক্য করা, কোন দল না, মুসলিম ঐক্যবদ্ধ করা। তিন নম্বর কাজ হচ্ছে তালিম, এলেম দেওয়া, তারবিয়া, এলেম এবং প্রশিক্ষণ দেওয়া, আমলের বাস্তব প্রশিক্ষণ। চার নম্বর কাজ হচ্ছে তাজকিয়াতুন নুফুস এবং আমলে সালেহ, আমলে সালেহের মধ্যে সব আমল চলে আসবে। কাজে আমরা আবার ফয় উসুল করি নাই, আমরা বলি তাজকিয়াতুন নুফুস এবং আমলে সালেহ সবগুলোই। এরপরে দিন কায়েমের চূড়ান্ত পথ হচ্ছে জিহাদ ও কেতাল, এর উপরে বিস্তারিত লেখা হয়েছে। সব আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, আমরা আর কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। একামতের দিনের ব্যাপারে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে দাওয়াত এবং তাবলিগ। আমরা তাবলিগ করি, তাবলিগ করি, তাবলিগের জন্যই আমাদের সব কিছু। আল্লাহ তাআলা তাবলিগ করতে বলেছেন, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়দা পাঁচ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে রাসূল আপনি তাবলিগ করুন, পৌঁছে দিন। তবে কিসের তাবলিগ, এইখানে পার্থক্য, কিসের তাবলিগ? ফাজাইলে আমালের তাবলিগ না, ফয় উসুলের তাবলিগ না, জিহাদ বিহীন কয়েকটা জিনিসের তাবলিগ না, যাতে কাফেররা খুশি থাকে না। আমরা কোরআন থেকে শিক্ষা নিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করুন, পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনার উপরে যা নাজিল করা, যা নাজিল করা তার সবটা তাবলিগ করুন। না পারলে অল্প করেন ভিন্ন কথা, কিন্তু কোনটা খাস করে দেওয়া যাবে না যে এই কয়টা করবো বাকিটা বাদ, কারণ বাকিটা পছন্দ করে না কাফেররা, এটা ভিন্ন বিষয়। আমরা যখন বলি তো বলে আপনি কয়টায় গেছেন, এটা আমরা বলি না যে আপনাকেও যেতে হবে। আপনি তাবলিগ করছেন মাশাআল্লাহ, আমি মনে করি দিনের একটা বড় কাজ করছেন আপনি, আপনি বিনামাজিদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। আপনি একজন লোককে দোকান থেকে মসজিদে নিয়ে আসছেন, ধন্যবাদ, ভালো কাজগুলো। আপনি আপনার আরামদায়ক বিছনা বেডিং ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে থাকছেন, আপনার সেই মোজাইক করা বা টাইলস লাগানো বাথরুম বাদ দিয়ে বিভিন্ন মসজিদের নোংরা বাথরুমে ব্যবহার করছেন, এটা অবশ্যই আপনার ত্যাগ, আল্লাহ এর জন্য আপনাকে যথা দান করুন। কিন্তু মনে রাখতে হবে এই তাবলিগটা কোন ফাজাইলে আমলের মধ্যে প্রথম দিকে কিছু আয়াত আছে কোরআন, আয়াত কিছু হাদিস আছে সেগুলোরও তর্জমা বিকৃত করেছে, উদ্দেশ্য থেকে ঘুরিয়ে দিয়েছে। এরপরে অনেক জাল হাদিস, জয়ীফ হাদিস, আর এরপরে শুরু হয়েছে অনেক আজগুবি কাহিনী গল্প। আপনি দেখবেন ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদ, এই বইগুলোতে এমন এমন কাহিনী আছে যে কাহিনীগুলো পড়লে আর নামাজ আদায় কিচ্ছু লাগে না, হজ করা লাগে না, হজের টাকা একজনকে দিয়ে দিল তোর হজ তার হয়ে গেছে। এইরকম আজগুবি কাহিনীর তাবলিগ আমরা করি না, আমরা তাবলিগ পছন্দ করি। আপনি একটা সাইড করেন, অন্যগুলো সমর্থন করেন, আপনি বলেন যে আমি প্রাইমারি স্কুলের টিচার, আমি প্রাইমারি কাজ করি, এরপরে ইউনিভার্সিটি আছে, এরপরে কলেজ আছে, হাই স্কুলে যেতে হবে, ওগুলো আমরা সমর্থন করি, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার সে যদি মনে করে এই ছেলেরা এই প্রাইমারি পাশ করলেই তোমাদের পূর্ণাঙ্গ দিন এসে যাবে, আর কিছু করতে হবে না, তাহলে সেই টিচার কি ছাত্রদের উপকার করে ক্ষতি করলো? তাবলিগি ভাইদেরকে আমরা বলবো, আপনারা মাশাআল্লাহ প্রাইমারি লেভেলে কাজ করছেন, আপনি এটা করেন, অন্যরা করতে পারেন না, অসুবিধা, আপনাকে অসহায় মনে করে, দুর্বল মনে করে, অসময় নাই, আপনি সাহস নেই, দুর্বল মানুষ, ঠিক আছে, মাজুরদের জন্য কোনো ওজর নাই। আপনি ল্যাংরা লুলা আতুর যারা আসলে কি হবে, তারা দাবার তাই করবে, তা আপনি সেটা করেন আপত্তি নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে দিন ওই ছয়টার মধ্যে সীমাবদ্ধ না। আপনি হয়তো বলবেন যে না এই ছয়টা তো হচ্ছে কি, এই ছয়টার উপর আমল করিলে অন্যান্যগুলো সহজ হয়ে যায়। আমরা বলবো এই থিওরি আল্লাহ রসুল আবিষ্কার করেন নাই, এই থিওরি আবু বকর ওমর উসমানরা আবিষ্কার করেন নাই, আর যেটা সাহাবায়ে কেরাম করেন নাই এটা আপনাকে করার অধিকার কেউ দেয় নাই। আমরা মনে করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, হাদিসে বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও, তাবলিগ করো, একটা আয়াত হলেও, একটা হাদিস হলেও, একটা জুমলা বাক্য হলেও। বুখারীর 3461 নম্বর হাদিস। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের শেষ পর্যায়ে বললেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও। আপনাদেরও দায়িত্ব এই তাবলিগ করা, দ্বীনের তাবলিগ, আল্লাহর বিধানের তাবলিগ, কোরআনের তাবলিগ, সহিহ হাদিসের তাবলিগ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে বর্ণিত হয়েছে, রুব্বা মুবাল্লা নাযারাল্লাহু আন সামিআ মাকালাতি সামিআ মিন্না হাদিসান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুখ সুন্দর সুখময় জীবন দান করুন, যে আমার থেকে হাদিস শুনলো, এরপরে সে মুখস্থ রাখলো, এরপর অন্যকে পৌঁছে দিল। কারণ অনেক সময় এমন হয়, যে ব্যক্তি মুখস্থ করে গেল সে একজনকে পৌঁছাইলো, যার কাছে পৌঁছাইলো সে প্রথম ব্যক্তির চেয়ে বেশি উপকারে আসে। হাদিসটা আছে আবু দাউদের 3662 নম্বর হাদিস, তিরমিজির 2656, ইবনে মাজার 230 নম্বর হাদিস। এবারে দাওয়াত এবং তাকবীরের ব্যাপারে আল্লাহ নির্দেশ, প্রথমে আমরা আলোচনা করছি আল আমরু বিশ, এই দাওয়াত এবং তাবলীগের কাজ করার জন্য আল্লাহ আমাদের আদেশ করেছেন। কে করেছেন? আল্লাহ। কোরআনের আয়াত সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একদল উম্মাহ হওয়া দরকার, একদল মানুষ এমন থাকা দরকার যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, আউলাইকাহুমুল মুফলিহুন, এরাই সফল কাম। কোরআনে আরাকাতে বলা হয়েছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত আল মাউইজা, তোমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো হিকমত এবং মাউইজার মাধ্যমে। এমনি ভাবে কোরআনে আরাকাতে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, অসৎ কাজ দেখে, ফালিউগাইয়িরহু বিয়াদিহি, তার অবশ্যই সেটাকে তাবদিল করে দিবে, বিগড়াইয়া দিবে নিজের ক্ষমতা বলে হাতের দ্বারা, ফাইল্লাম ইস্তাতে, তা যদি না পারে, ভাবে লিসানিহি, তাহলে মুখের দ্বারা, ফাইল্লাম ইস্তাতে, তা যদি না পারে, ভাবে কলবিহি, তাহলে অন্তর দ্বারা, ওয়াজালিকা আদাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর। কেউ যদি মনে মনে পরিকল্পনাও গ্রহণ না করে, ঘৃণাও করতে হবে, পরিকল্পনাও করতে হবে, এটাও যদি না করে তাহলে সেই ঈমানের কোনো স্তরই নেই। দুই নম্বর, দাওয়াত এবং তাবলিগের কাজকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য বাধ্যতামূলক সিফাত বলে আখ্যায়িত করেছেন। কোরআন বলছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়ায়নাহুনা আনিল মুনকার, মুমিনরা পুরুষ এবং মুমিন নারীগণ এক অপরের বন্ধু, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা কাজ করবে কি, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়নাহুনা আনিল মুনকার, অসৎ কাজকে নিষেধ করবে, সূরা তওবা 71 নম্বর আয়াত। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজের বিপক্ষে অবস্থান করা মুনাফিকদের কাজ বলা হয়েছে। কোরআন বলছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদিন, মুনাফিকরা একে অপরের বন্ধু, পুরুষ আর নারীরা একে অপরের বন্ধু, ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের আদেশ করে, ওয়ায়নাহুনা আনিল মারুফ, আর নিষেধ ভালো কাজ থেকে নিষেধ করে, সূরা তওবা 67 নম্বর আয়াত। এমনি ভাবে দাওয়াত এবং তাবলিগের কাজকে এই উম্মতের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ বলা হয়েছে। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মাহ, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তোমরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। এমনি ভাবে দাওয়াত এবং তাবলিগের কাজ পরিত্যাগ করাকে অভিশাপ এবং লানতের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন বলছে, লাইন আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহুনা আনিল মুনকারি ফালুহু, এরা অন্যায় কাজ থেকে বারণ করত না, সূরা মায়দা 5 নম্বর সূরার 78 থেকে 79 নম্বর আয়াত। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে নাজাতের উসিলা হিসেবে উল্লেখ করা হয়েছে। কোরআন বলছে, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন সৎকর্মশীল অল্পই ছিল যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত, সূরা হুদ 116। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজ পরিত্যাগ করাকে ধ্বংসের কারণ বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাসি, ওটা হাদিসের কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাসি, ثم يقدرون على ان يغيروا ثم لا يغيروا الا يوشك ان يعمهم الله منه بعقاب যখন কোন জাতির মধ্যে অন্যায় এবং গুনাহের পাপের কাজ হতে থাকে আর তাদের বাধা দেওয়ার শক্তি থাকে সত্য বাধা না দেয় আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে আমভাবে সাধারণভাবে ব্যাপকভাবে সবগুলো ধ্বংস করে দিবেন। আবু দাউদ 4340 নম্বর হাদিস। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম বলা হয়েছে। কোরআন বলছে ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিউন আজিজ আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়াআতাউজ যাকাতা ওয়ামারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর সূরা হজ 40 নম্বর এবং 41 নম্বর আয়াত। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে বর্জন করা ত্যাগ করাকে আল্লাহর তিরস্কার এবং আল্লাহর ধমকের কারণ বলা হয়েছে। কোরআন বলছে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন ক্বাউলিহিমুল ইসমা ওয়া আকলিমুস সুহতা লাবিসা মা কানু ইসনাউন। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে পরিত্যাগ করা আল্লাহর পাকড়াওয়ের জন্য কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনি ভাবে সূরায়ে হুদের 116 নম্বর আয়াতে যা আছে এমনি ভাবে যারা এই কাজ করবে না তাদের ঈমান নফি হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন নবিয়্যিন বাআসাহুল্লাহু ফি উম্মাতিন উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতি হাওয়ারিয়ুনা ওয়া আসহাবুন ইয়াখুযূনা মি সুন্নতিহি ওয়া ইয়াক্তাদূনা বি আমরিহি সুম্মা ইন্না তাখলুফু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নবীর সঙ্গে এমন একদল উম্মত দেওয়া হয়েছে, হাওয়ারি দেওয়া হয়েছে, যারা ওই নবীর সুন্নাকে অনুসরণ করত, আদেশ নিষেধ মানত। আর তারপরে একদল লোক তৈরি হলো যারা যেটা বলা হয় নাই তা করে, যা করতে বলা হয় তা করে না, আর তারা অন্যায় কাজ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি তাদের সঙ্গে হাতের দ্বারা যুদ্ধ করে সে মুমিন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি মুখের দ্বারা যুদ্ধ করে সে মুমিন, ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি কলবের দ্বারা জিহাদ করে সে মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, এর পরে এর নিচে এক সরিষা দানা বরাবর ঈমান নাই। হাদিসটা আছে মুসলিমের 188 নম্বর হাদিস। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজ করাকে ঈমানের সাক্ষী বলে উল্লেখ করা হয়েছে। কোরআনের সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াত দেখবেন। এমনি ভাবে দাওয়াতের অনেকগুলো ফজিলত আছে, এই বিষয়টা আমি এখানে শেষ করছি, বইতে সব দাওয়াত বিস্তার দেখে নেবেন। এরপরে এখন আমরা আসব দায়ীদের জন্য শর্তাবলী। আপনারা যারা দাওয়াতের কাজ করবেন এদের কিছু শর্তাবলী আছে। এক নম্বর শর্ত হচ্ছে একটা ক্লিফ, মানে দাওয়াত কাদের জন্য ফরজ, এটা হলো আকেল বালেগ হওয়া, না বালেগের জন্য ফরজ না, পাগলের জন্য ফরজ না। তারপর ইসলাম, মুসলিম হওয়া, মুসলিম না হইয়া তার দাওয়াতের কাজ করার কোনো দরকার নাই। এরপরে কারণ এরা যদি কোনো কাজ করে সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন সূরায়ে নূর 39 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিয়া, কাফেরদের আমল মরিচিকার মতো। 3 নম্বর আল ইখলাস, যারা দাওয়াতি কাজ করবে পূর্ণ ইখলাস থাকবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। কোরআনে এসম্পর্কে আয়াত আছে সূরা বাকারার 264 নম্বর আয়াত, এটা দেখে নেবেন, বিস্তারিত আলোচনা লেখা আছে। এরপরে মুতাবাআতুস সুন্নাহ, যারা এই কাজগুলো করবে তারা নিজেদেরকে আমল করতে হবে। আমি বলছি না যে আমল না করলে দাওয়াতের কাজ করা যাবে না, আমল না করলেও দাওয়াত দিবেন, ওই দাওয়াত দিতে দিতে একসময় আমল এসে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি আমল কাজ দাওয়াত দিয়েই যাবেন, আমল করবেন না তা যেন না হয়। কোরআন বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তোমাদেরকে বলবো কি আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকদের সম্পর্কে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সব ভ্রষ্ট হয়ে গেছে। অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তারা মনে করে খুব ভালো কাজ করছে। আপনারা জানেন এক যুদ্ধে একজন সাহাবী যুদ্ধ করতে করতে যেদিকে যাচ্ছে সেদিকে কাফের স্তূপ করে ফেলছে। সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন আজকের যুদ্ধের যত ফজিলত যত কৃতিত্ব সব তমুকে নিয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন না, লোকটা জাহান্নামী, লোকটা জাহান্নামী। একজন সাহাবী বিষয়টা কেন যাচাই করার জন্য পিছনে লাগলেন, দেখে যে লোকটা আহত হয়ে গেছে। এক পর্যায়ে সে তরবারি সামনে দিকে নিজে তরবারিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কারো আমল দেখেই সার্টিফাই করো না, কারণ ইন্নাল্লাহ লা ইউআইদু হাযা দীন বিররাজুলিল ফাজির, আল্লাহ তাআলা এই দ্বীনের খেদমত, এই দ্বীনের কাজ এমন ফাসেক ফাজের দ্বারাও নেন যে আসলে কোনো নেককার না, সে জাহান্নামী, কাজ নিয়ে নেন। আমাদের মনে রাখতে হবে এই হাদিস অনুযায়ী আমরা যেন সেই দলে না যাই। এজন্য ছয় নম্বর আল ইলম, ইলম অর্জন করা, কারণ কোরআন আল্লাহ বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। আলা বাসীরাতিন, জেনে বুঝে, না বুঝে আন্দাজে, নিজেই ক্লিয়ার না, সেটা আবার শুরু করে দিচ্ছে, তো কি হবে এটা? এই জন্য দাওয়াত দিবেন জেনে শুনে, ভালোভাবে জানবেন, জেনে নিবেন, এলেম অর্জন করাও ফরজ। সাত নাম্বার আল কুদরাত, ক্ষমতা অনুযায়ী দাওয়াত দাও আমল করা। কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার ক্ষমতার বাইরে কি করেন না, বাধ্য করেন না। এরপর 8 নম্বর আল মুদাওয়ামাত, বিরতিহীনভাবে কাজ করা, বিরতিহীনভাবে কয়েকদিন একেবারে দাওয়াতের জন্য সব ত্যাগ করছে, এরপরে আর খবর নাই, এখন ব্যবসা বাণিজ্য বউ নিয়ে মশগুলো হয়ে গেছে, এইরকম বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি না। এই জন্য আমাদের এই বইটা আর উপরে দেখবেন, সাঁতার কাটতেছে একজন, অবশ্য চেহারা নাই, এই সাঁতারের দেখবেন সাগরে সাঁতার কাটছে, দেখা যায় নাই। সূরায়ে মুজাম্মিল, এই সূরায়ে মুজাম্মিলের অর্থাৎ 73 নম্বর সূরার 7 নম্বর আয়াত এখানে দেওয়া আছে, ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাবিলা, নিশ্চয়ই আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। সাঁতার কেন বললেন? সূরায়ে মুজাম্মিল পরের মজা লাগবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে জাগরণ করো, কে সারা রাত ঘুমায়ও না, ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আর দেখবা তার একটু কমাও, আও যদি আলে তোমার একটু বাড়াও, এরকম ঘুমাইতে বললেন, ইবাদত করতে বলেছেন, রাত্রে ইবাদত করতে হবে। এরপরে বলছেন, ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাবিলা, নিশ্চয় তোমার জন্য রয়েছে দিনের বেলায় দীর্ঘ সাঁতার, দিনের বেলায় উপরে একটা সূর্য আছে দেখবেন, দিনের বেলা এই সূর্যের আলো পড়ছে, এখানে সাগর আছে আর লম্বা সাঁতার কাটতেছে এক লোক, সাবহান তাবিলা। সাঁতার কেন বলা হয়েছে? আপনি বাংলা তর্জমা দেখলে আবার সাঁতার পাইবেন না, কারণ মূল তর্জমা সাঁতার সাবহনের, আর ভাবার্থ হলে কর্মব্যস্ততা, এটা এই জন্য করেছে, কারণ যদি সাঁতার তর্জমা করে তাহলে তো আবার মানুষ বলে সাঁতার কাটবে কোথায়, আবার ওরা তো বুঝবেন না, কিন্তু আসলে সাবহান শব্দ অর্থ কি? সাঁতার কাটা কেন বললেন? সাঁতার কাটতে গেলে খুব খেয়াল রাখবেন, একদিকে হাত কাজে লাগাতে হয়, পাও দিয়ে পানি মারতে হয়, তারপরে বিরতিহীন করতে হয়, একটু ছেড়ে দিলে কাম শেষ, ডুবে গেছে, এই বিরতিহীন ভাবে করতে হবে, এবং দীর্ঘ, আবার সাবহান তাবিলা, দীর্ঘ সাঁতার, সাঁতার ছোট বড় সাঁতার না, সুইমিং পুলে সাঁতার না, পুকুরে সাঁতার না, কিসের সাঁতার? সাবহান তাবিলা, লম্বা সাঁতার কাটতে হবে। মা বোনদেরকেও বলবো যারা আছেন, আপনাদেরকেও খেয়াল রাখতে হবে সাঁতার, দীর্ঘ সাঁতার, দিনের কাজের জন্য আপনাদেরকেও সন্তানদেরকে লালন পালন করা, স্বামীকে দিন শিখানো, এটা বড় কাজ। কোরআনের সূরায়ে মুজাম্মিল, এই সূরার অর্থাৎ 73 নম্বর সূরা 7 নম্বর আয়াতটা দেখবেন, দীর্ঘ সাঁতার কাটতে বলা হয়েছে, মুদাওয়ামাত। এটাই করেছেন যুগে যুগে নবীরা, নূহ আলাইহিস সালাম কি করেছেন কোরআন পড়ুন না, আল্লাহ আকবার, নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নি দাআউতুহুম কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমি তাদেরকে, আমার কওমকে রাত এবং দিন তাদেরকে দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতে কোনো কাজ হওয়ার পলায়নই করেছে, ওয়া ইন্নি কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি ওদের ক্ষমা করে দেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, ওয়াস্তাকশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছে, ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, সুম্মা ইন্নি দাআতুহুম জিহারা, এরপরে আমি জোরে জোরে ডাকছি, সুম্মা ইন্নি আলান্তুহুম ওয়াসরারতুহুম, এরপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, ফাকুলতুস্তাগফিরু, কত রকম দাওয়াত দিয়েছে। সূরা নূহ কোন সূরা পড়েন তো সূরাগুলো নাকি? আরে পুরো সূরাটাই পড়বেন, সূরা নূহটা একটা সূরা, দাওয়াতের সূরা। এখানে আনছি আমি 71 নম্বর সূরার 5 নম্বর থেকে 10 নম্বর আয়াত, 71 নম্বর সূরার 5 থেকে 10 নম্বর আয়াত দেখবেন কিভাবে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে দাওয়াতের মধ্যে অল্প হোক কিন্তু আপনি স্থায়ীভাবে করবেন, এমন না যে একদিনে পুরো দিন দাওয়াতের কাজে লাগাইলেন পরে খবর নাই আর, এটা না। এবারে আমরা দাওয়াতের আদব সম্পর্কে কথা বলব। এক নম্বর আদব আর রিফকু, নম্রতা, কোমল এবং নম্র আচরণ হওয়া। একজন দায়ীর এই গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা নম্রতা পছন্দ করেন। বুখারীর 6927 নম্বর হাদিস, মুসলিমের 6763 নম্বর হাদিস, আবু দাউদের 4809 নম্বর হাদিস, ইবনে মাজার 3688 এই হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহ তাআলা নম্র, রফিক, আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে নম্রতাকে ভালোবাসেন। তবে কাফের দেবী তো কঠোর, মমিন দেবী তো কি? মমিনদের সঙ্গে রুহামাও বাইনাহুম, আর কাফেরদের সঙ্গে আশিদ্দা ওয়ালাল কুফফার। তো এটা খেয়াল রাখবেন। আল্লাহর রাসূল আরো বলছেন ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা যানাহু, কোন জিনিসের মধ্যে যখন নম্রতা আসবে ওটাকে সুন্দর করে ফেলবে। ওয়ালা ইউনজাউ মিন শাইইন, আর কোন জিনিস থেকে নম্রতা থাকবে না ইল্লা শানাহু, ওটাকে দোষণীয় করে ফেলবে। আল্লাহর রাসূল আরো বলেন, ওই হাদিসটি আছে মুসলিমের 6767 নম্বর হাদিস, তিরমিজির 1974 নম্বর হাদিস, আবু দাউদের 2480 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 13531 নম্বর হাদিস। আরো একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইউহরামিল রিফকা ইউহরামিল খায়রা, যে ব্যক্তি নম্রতা ও কোমলতা থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত। যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরায়ে আলে ইমরানের 159 নম্বর আয়াতে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের প্রতি নম্র হয়েছিলে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, আর যদি তুমি তাদের প্রতি কঠোর হতে তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তারা তোমার আশপাশ থেকে সরে যেত। এই জন্য মনে রাখতে হবে আমাদের নম্র হতে হবে। কোরআনের একটা আয়াত খুব আমাকে দারুণ মজা দেয়, তা হচ্ছে এই আল্লাহ তাআলা সূরায় তহা এর 44 নম্বরে বলছেন মূসা এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন আর বলছেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা দুজন ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলবে, নরম কথা বলবে, গরম বলো না। তাহলে ফেরাউনের মতো একটা কাফের তার কাছে পাঠাচ্ছেন কাকে? মূসা বা হারুনের মতো দুজন নবীকে, সেখানে বলছেন নম্রভাবে কথা বলতে। আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনি আমি মূসা এবং হারুন না, আপনি আমি মূসা এবং হারুনের মতো না, আর আমরা যার কাছে যাচ্ছি সেও ফেরাউনের মতো অত বড় কাফেরও না। তাহলে আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিদেরকে ফেরাউনের মতো খারাপ ব্যক্তির কাছে পাঠানো সত্ত্বেও আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ কওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো তাহলে লাআল্লাহু ইতাযাক্কারু আও ইয়াখশা। সূরা তহা 44 নম্বর আয়াত। হ্যাঁ, তবে এটা পরিষ্কার থাকতে হবে, এটা হলো দাওয়াতের ক্ষেত্রে, নাকি সে ক্ষেত্রে আর জিহাদের ক্ষেত্রে তখন নরমাল মেরে ফেলবে আপনাকে, সেক্ষেত্রে আয়াত নেন ভালো করে বুঝে শুনে কাজ করবেন। কোরআনের সূরায়ে তাওবা 73 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওয়াগলুজ আলাইহিম এবং তাদের উপরে কঠোর হন। কি বলা হয়েছে? আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজাহ, তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা পায়। এরকম ভাবে সূরায়ে মুহাম্মাদের 29 নম্বরে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামাউ, কাফেরদের মধ্যে কঠোর আর নিজেদের মধ্যে শরীর। এজন্য কোরআনের আবার সূরা মায়দার 54 নম্বরে বলা হয়েছে আইজ্জাতিন আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলছেন একটা আয়াতে মাইয়াতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের যদি কোনো ব্যক্তি দিন থেকে মুরতাদ হয়ে যায় আপত্তি নাই, যাও, আল্লাহর কিছু আসে যায় না। ফাসাফায়াতিল্লাহু বিকওম, অচিরে আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃষ্টি করবেন যাদের ছয়টা গুণ থাকবে, কয়টা গুণ, ছয়টা গুণ থাকবে। এর মধ্যে একটা হচ্ছে কি, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি হবে তারা কি নম্র, আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের প্রতি হবে কঠোর, সূরা মায়দার 54 নম্বর আয়াত। এমনি ভাবে আল বাদউ বিন নাফস, দুই নম্বর, এক নম্বর ধরে নম্রতা, এটার পরে আরো লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপ করতেছি, কারণ পুরোটা পড়তে গেলে তো আবার কয়েকদিন লাগবে, এটা একটা বই হয়ে গেছে, বোধহয় 80-20 একটা বই, তো এই জন্য আমরা এটা সংক্ষেপ করে বলছি, বিস্তারিত প্রায় বইটা সবাই সংক্ষেপে দায়িত্ব দেওয়া আছে। এরপরে দুই নম্বর হচ্ছে আল বাদউ বিন নাফস, নিজের থেকে শুরু করা, এটা হাদিসে বলা হয়েছে ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে একটা লোককে ধরে আনা হবে, ফায়ুলকা ফিন নার, তাকে আগুনে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আক্তাবু ফিন নার ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমার, এরপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন আগুনে পুড়ে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, এই সময় সে এমন ভাবে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে, তখন জাহান্নামীরা তার কাছে একত্রিত জিজ্ঞেস করবে, হে অমুক, তোমার এই অবস্থা কেন, তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ থেকে বারণ করতে? সে বলবে, আমি তোমাদের সৎ কাজের আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদের অন্যায় কাজ থেকে নিষেধ করতাম, অথচ আমি তা করতাম। বুখারীর 3267 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2184 নম্বর হাদিস, বাইহাকীর 20704 নম্বর হাদিস, মিশকাতের 5139 নম্বর হাদিস। এখানে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে কেন, কোরআনে বলা হয়েছে কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা, তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে গাধার মতো, বন্য গাধা, তারপর বন্য গাধা, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই বন্য গাধার মতো না বানায়, আল্লাহ ইবাদত করুন, আমিন। কোরআনের সূরা বাকারার 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আতা আমুরুনা নাস বিল বিররে ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করছো আর নিজেদেরকে ভুলিয়ে রাখছো, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করছো? এভাবে আল্লাহ তাআলা সূরায়ে সফ, সফ 103 নম্বর সূরার 3 নম্বর 2 নম্বর 3 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন বলো এমন কথা যা তোমরা করো না, যা তোমরা। এটা গেল দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ, আল মুসাওয়াতু বাইনাল করাবাতি ওয়া গায়রিহিম, নিজের নিকটাত্মীয় এবং অপর সবাইকে দাওয়াত দেওয়া, এমন না দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে গেলাম, বিদেশে চলে গেলাম আর নিজের ঘরে দাওয়াত নাই, এটা যেন না হয়। নিজের বউ পর্দা করে না, নিজের ভাই বোন ইসলাম মানে না, নিজের মা বাবা ইসলাম মানে না, নিজের সন্তান ইসলাম মানে না, সেখানে দাওয়াত নাই, দাওয়াত কোথায় চলে গেছে, দাওয়াত চলে গেছে আফ্রিকা, দাওয়াত চলে গেছে কোথায়, ইন্দোনেশিয়া, ভালো কথা, বিদেশে দাওয়াত করা দরকার আছে, আমাদের আপত্তি নেই উপরে, আমরা এটাকে ছোট করছি না, কিন্তু শুরু করতে কোথেকে, ঘর থেকে, আল্লাহ রাসূল তাই করেছিলেন, কোরআনে বলা আছে আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনে আরেকাত বলা হয়েছে সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, পরিবার দিয়ে শুরু করতে হবে। চার নম্বর, দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া, এটা আপনাদের খুব খেয়াল রাখতে হবে। আজকে এত বড় একটা প্রোগ্রাম, এর মধ্যেও সিলেবাস থেকে কি ওই ফেকি মাসলা, ছোট ছোট মাসলা নিয়ে যার উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি, এটা খেয়াল রাখবেন। দাওয়াতের ক্ষেত্রে গুরুত্ব যেটা বেশি ওইটা কি হবে, আমি দলিল পেশ করব ইনশাআল্লাহ, খেয়াল রাখেন, আল বাদউ বিল আহাম ওয়া তাকদীমু আলা গায়রিহি, আহাম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমরা এটা দিয়ে দাওয়াত শুরু করব, পর্যায়ক্রমে আস্তে আস্তে অন্যগুলো আসবে। সবচেয়ে প্রথম কি দাওয়াত দেব আমরা, তাওহীদ, যারা নবীরা দিয়েছেন, কোরআনের বহু আয়াত আছে আল্লাহর নবীরা সবাই দাওয়াত দিয়েছেন, ওবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দাওয়াত। এই আয়াতটা আছে অনেক জায়গায়, আরাফ এর 59 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত, 73 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত, সূরা হুদের 50, 61, 84, সূরা নাহালের 36, সূরা মুমিনুনের 23 এবং 33, সূরা নামলের 45, আনকাবুতের 36, এই সব জায়গায় আয়াত একটাই, ও আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মালাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এই তাওহীদের দাওয়াত আমাদের প্রথম কাজ। এখানে কবর পূজা হচ্ছে, শিরিক হচ্ছে, তাওহীদের বিপরীত শিরিক। তাওহীদের দাওয়াত দিতে গেলে কি আসবে? শিরিক আসবে। আমরা শিরিক থেকে মানুষকে সাবধান করব আর তাওহীদের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করব, এটা আমাদের প্রথম কাজ। নবীদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াত দেওয়ার জন্য প্রথম পাঠিয়েছেন, তারা এই দাওয়াত দিয়েছেন। শুনুন ভালো করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কিসের দাওয়াত দিয়েছেন? হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইন্নামা নাযালা আব্বালা মা নাযালা মিনহু সূরাতুম মিনাল মুফাসসাল। কোরআনের প্রথম যে সূরাগুলো নাযিল হয়েছে তা হচ্ছে মুফাসসালের কিছু সূরা। ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার, যার মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছিল। শেষ দিকে আজকে দেখবেন যে কোরআনের শেষ দিকের সূরাগুলো, ওগুলো নাযিল হওয়ার দিক থেকে প্রথম দিকের মক্কী সূরাগুলো। হাত্তা ইযা আসাবান নাস ইলাল ইসলাম, যখন মানুষের আইজা সাবান নাসুল ইসলাম, মানুষ যখন ইসলামে ঝুঁকে পড়লো, এরপরে নাজাল আল হালাল ওয়াল হারাম, এরপরে হালাল হারাম নাজিল হতে শুরু করেছে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ওয়ালাও নাজালা আব্বালা শাইইন, যদি প্রথমেই নাজিল হতো, লা তাশরাবুল খামার, তোমরা মদ পান করো না, লাকালু, তাহলে লোকেরা বলতো কি, লা নাতাউল খামার আবাদা, আমরা মদ ছাড়বো না। ওয়ালাও নাজালা লা তাজনু, যদি প্রথমে নাযিল হতো তোমরা জিনা করো না, লাকালু লা নাদাউজ জিনা আবাদান, আমরা জিনা ছাড়বো না। লাকাদ নাযালা বিমাক্কাত আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা বলেন যে মক্কায় আল্লাহ নবীর প্রতি কোরআন নাযিল হয়েছে, ওয়া ইন্নি লাজারিয়াতুন আলা আবু, আমি তখন একেবারে ছোট মেয়ে ছিলাম, খেলাধুলা করতাম, সেই সময় নাযিল হয়েছে, বালিস সাআতু মাউইদুহুম আস-সাআতু আদহা ওয়া আমার, এই আয়াত নাযিল হয়ে গেছে। ওমা নাযালা সূরাতুল বাকারা ওয়ান নিসা, আর সূরা বাকারা সূরা নিসা যাতে বিধানের বিধান আলোচনা আছে, এইগুলো নাজিল হয়েছে ইল্লা ওয়ানা ইনদাহু, যখন আমি আল্লাহ নবীর স্ত্রী হিসেবে তার ঘরে আছি তখন নাজিল হয়েছে। তাহলে প্রথম দিকে নাজিল হলো কিসের আয়াত? জান্নাত জাহান্নামের আয়াত, তাওহীদের আয়াত এগুলো। এমনি ভাবে আরেকটা হাদিস, ও এই হাদিসটা আছে বুখারীর 4993 নম্বর হাদিস। আরেকটা হাদিস আব্বাস থেকে বর্ণিত, ইবনে আব্বাস থেকে, তিনি বলেন, ইন্নাল্লাহ বাআসা মুহাম্মাদান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে। ফালাম্মা সাদাকা বিহাল মুমিনুন, যখন মুমিনরা তা মেনে নিয়েছে, যাদাহুম আস-সালাত, তখন তাদের উপরে সালাতকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। ফালাম্মা সাদাকু বিহা, যখন তা মেনে নিয়েছে, যাদাহুম আস-সিয়াম, এবার সিয়াম বাড়ানো হয়েছে। ফালাম্মা সাদাকু বিহি, যখন তা মেনে নিয়েছে, যাদাহুম আজ-যাকাত, যাকাত বাড়ানো হয়েছে। ফালাম্মা সাদাকু বিহা, যখন তা মেনে নিয়েছে, যাদাহুমুল হজ, এরপরে হজ দেওয়া হয়েছে। ফালাম্মা সাদাকু বিহি, যখন যাকাত মেনে নিয়েছে, হজ মেনে নিয়েছে, যাদাহুম আল-জিহাদ, এরপরে তাদেরকে জিহাদ ফরজ করা হয়েছে। সুম্মা আকমালা লাহুম দীনাহুম, এরপরে দীনকে মুকাম্মাল করে দেওয়া হয়েছে। ফাকালা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সমাপ্ত করে দিয়েছি এবং দীন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি। এইভাবে গুরুত্ব যেটার আগে ওটার দাওয়াত আগে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজকে পাঠাচ্ছেন ইয়ামানে, বুখারীর কিতাবুজ যাকাতের প্রথম হাদিস খুলে দেখুন, বলছেন ইন্নাকা তাতি কওমান হুম আহলু কিতাব, তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যারা আহলে কিতাব। আহলে কিতাব ফাআব্বালু মা তাদউহুম, তুমি প্রথম তাদেরকে দাওয়াত দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহার দাওয়াত দাও। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তাদেরকে জানাও যে কি আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটা মেনে নেয় তাদেরকে যাকাতের কথা বলো। এইরকম পর্যায়ক্রমে গুরুত্ব যেটার বেশি এটা আগে। এই সমাজে মানুষ কচ্ছপের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, কুমিরের পূজা করে, পাথরের পূজা করে, গলায় সুতা বাঁধে, হাতে সুতা বাঁধে, পীরে পায়ে সেজদা করে, পীরের দিকে কলম মুতাওয়াজ্জু করে, হ্যাঁ আমার কলম আমার প্রীতি মুতাওয়াজ্জু আছে সেই পীর আরেক দিকে। এই মোশরেক সমাজকে আমরা কিসে দাওয়াত দেব? এরপরে পাঁচ নাম্বার, আদাবুল দাওয়া নিয়ে আলোচনা করছি আমরা। আসসবর ওয়া ইহতিমামুল আযা, ধৈর্য ধারণ করা এবং কষ্ট সহ্য করা, এটা মনে রাখবে। নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আনামের 34 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, হে নবী আপনার পূর্বে যে রাসূলরা এসেছে তাদেরকে তাকযিব করা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, ফাসসাবারু আলা মা কুযযিবু, তাদেরকে যে তাকযিব করা হয়েছে এর উপর তারা সবর করেছেন, ওয়াউযু তাদের কষ্ট দেওয়া হয়েছে, হাত্তা আতাহুম নাসরুনা, এরপর আমাদের সাহায্য এসেছে। আল্লাহ বলছেন ওয়ালা মুবাদদালা কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমায় কোনো পরিবর্তন নেই, আপনাদেরকে সাহায্য আল্লাহ করবেন, আল্লাহ বলে কোনো পরিবর্তন নাই। সূরা আনাম 6 নম্বর সূরার 34 নম্বর আয়াত দেখবেন। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরায়ে লোকমানের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজ আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করো, আসবির আলা মা আসাবাকা, এবং এই কাজ করতে গিয়ে তোমার যে বিপদ আপদ আসবে তার উপরে সবর করো। এমনি ভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওয়ে কামলি ওয়ালা, কম্বল গায়ে দিয়ে বসে চলবে না আর। ইয়া আইয়ুহাল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওয়ে চাদর ওয়ালা, কম্বল ওয়ালা, কামলি ওয়ালা, কুম, ওঠো, তানজির, লোকদেরকে সাবধান করো, ওরাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরাত ঘোষণা করো, অসিয়াবাকা পাতাহির, কাপড় চোপড় পরিষ্কার করো, আর রুজ্জা ফাহাজুর, যত দেব দেবীর মূর্তি সব বর্জন করো, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালি রব্বিকা ফাসবির, সবর করতে হবে। এমনি ভাবে সূরায়ে, এটা গেল সূরায়ে মুদাসসিরের 1-7 নম্বর আয়াত, আরো এক আয়াত আছে, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিইজনিল্লাহ, হে নবী আপনি সবর করুন, আপনার সবর আল্লাহর জন্যই হবে, ওয়ালা তাহজান আলাইহিম, মানুষ আপনার দাওয়াত গ্রহণ করছে না এই জন্য চিন্তা করবেন না, ওয়ালা তাকুফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, তারা যে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আপনাকে গালি গালাজ করে, তিরস্কৃত করে, আপনার জমি নিয়ে ষড়যন্ত্র করে, আপনার বাড়িঘর ভেঙে দিতে চায়, এই জন্য আপনি সংকীর্ণ হবেন না। সূরা নাহাল 16 নম্বর সূরার 127 নম্বর আয়াত। এরপরে এ সম্পর্কে আরো অনেক লম্বা আলোচনা আছে, আপনারা করে দেখে নেবেন, আমি সংক্ষেপ করে বলছি। আল হেলেম, সহনশীলতা, সহনশীলতা এটা সবরের কাছাকাছি, তবে সবর হলো সাধারণভাবে, আর হিল, সহনশীলতা হচ্ছে যখন নাকি রাগ ওঠে তখন নিয়ন্ত্রণ করা। কোরআনে বলা হয়েছে সূরা তাওবার 114 নম্বর আয়াতে, ইন্না ইব্রাহিমা লাওয়াহুন হালিম, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় এবং সহনশীল, হালিম ছিলেন, এই হালিম হতে হবে আমাদের, হেলে মোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রশংসা করেছেন, বুখারীর 126 নম্বর হাদিসটা, ইন্না ফীকা লাখাসলাতাইন, তোমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, ইউহিব্বুহুমাল্লাহ, যে দুটোকে আল্লাহ পছন্দ করেন, যে দুটো গুণকে আল্লাহ পছন্দ করেন, সে দুটো গুণ কি কি, আল হেলমু আল ইনাতু, একটা হচ্ছে কোমল হৃদয়, আর একটা হচ্ছে আল ইনাতু, স্থিরতা, ধীর স্থিরতা এবং কোমলতা, এ দুটো গুণ আল্লাহ পছন্দ করেন। এইভাবে নম্র হওয়া, আরো কয়েকটা বাদ দিয়ে গেলাম মাঝখান থেকে, এরপরে মুরাআতুল মাসালিহ ওয়া তাহকিকুহা, যেটা আমাদের জনগণের কল্যাণে সেটা আমরা আগে করব। দেখবেন যে কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো করলে জনগণও সমর্থন করে, মদের আড্ডা বসতেছে এটা বাধা দেন, এরকম যেখানে সিনেমার ওপেন ব্লু স্ক্রিন বিক্রি হচ্ছে এখন সব জায়গাতে, এগুলো বাধা দেওয়া, আমি কাজ দেখাবো ইনশাআল্লাহ কি কি কাজ করবে আপনারা পরে আসে এগুলো, তো যেটা জনকল্যাণমূলক ওইগুলো দিয়ে আগে শুরু করব, তাহলে ইনশাআল্লাহ জনগণের একটা অংশ আমাদের সাথে চলে আসবে এবং তার মাধ্যমে আমরা জনগণের ভিতরে ঢুকতে পারবো, আর জনগণকে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে বাড়তে পারবো ইনশাআল্লাহ। এরপরে কিছু জিনিস আমাদের মনে আছে যেগুলো একজন দায়ী একজন মমিনের মধ্যে থাকতে হবে, আরো কয়েকটা জিনিস, একটা আল্লাহ আদালত, সৎ হওয়া, এমন না যে হিসাব নিকাশ ঠিক নাই, আমানতদারি ঠিক নাই, এ দিয়ে কাজ হবে না, সে সমাজে বিতর্কিত হবে, তাকে ইসলামের কাজ হবে না, আরো ক্ষতি হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে আল আদালত, একজন মানুষকে সত্যিকার অর্থে চিনার বড় উপায় হচ্ছে তার লেনদেন। এটা দেখবেন কোরআনের সবচেয়ে বড় আয়াত কি সম্পর্কে জানেন, সূরা বাকারা 282 নম্বর আয়াত, একেবারে এক পৃষ্ঠা, পুরো একটা পৃষ্ঠা একটা আয়াত লেনদেন সম্পর্কে। আল্লাহ তাআলা শুরুই করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ান্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু, হে ইমানদারগণ, তোমরা যখন কারোর সাথে লেনদেন করো লিখে রাখো, নিজে লিখতে না করলে লিখুক নাও, লিখকদেরকে আবার এগুলো সাক্ষী রাখো। আর আমরা কি করি না, লেনদেনে সাক্ষী রাখি না, আর পরে বিপদে পড়ি, তখন কি হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। না, এগুলো করবো না। লেনদেনে পরিষ্কার থাকা এবং আদালত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হত্যার জন্য তাকে ঘেরাও করা হয়েছে, হত্যা করবে কাফেররা, সেই সময়ও আলীকে বললেন বিছানায় থাকো, এই বিছানার নিচে অনেক আমানত আছে মক্কার লোকদের, এইগুলো ঠিক মতো পৌঁছাইয়া দিয়ে মদিনায় দেখা করো। চিন্তা করছেন কিছু, এত বড় দায়িত্ব আমানতের, এত বড় দায়িত্ব, এই আমানতের ব্যাপারে আদালতের বল খেয়াল রাখা। দুই নাম্বার, তাযাক্কুরু আযমাতাল্লাহি তাআলা তাফাক্কুর ফি দুউফিল খালক, আল্লাহর মহত্বের কথা স্মরণ করা আর মাখলুকদের দুর্বল এটা স্মরণ করা। আর তিন নাম্বার, তায়াক্কুনুল ইবতিদাউল ইমতিহান, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বিপদাবাদের সম্মুখীন হতে হবে, এটার উপর দলিল আছে অনেকগুলো দলিল। কোরআন আল্লাহ বলছেন, ওয়ালা নাবদুল্লাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় দেখাইয়া, ক্ষুধা দিয়ে, মাল ও জানের ক্ষতি করে, ফল নষ্ট করে, এরকম তোমার পরীক্ষা হবে, দুশ্মনরা নষ্ট করবে, এগুলো আল্লাহ করবেন তা না, আল্লাহ পরীক্ষা করবেন, দুশ্মনরা এগুলো করবে। সূরা বাকারা 155 নম্বর আয়াত দেখবেন, এরকম আরো অনেক আয়াত আছে। তো আমরা এটা মনে রাখবো যে আমাদের সামনে পরীক্ষা নিরীক্ষা আসবে, সেই পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত থাকা। তারপরে চার নম্বর, আত তায়াক্কুন বিমা ওয়াদ আল্লাহ, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন তাও বাস্তব, এটাও হবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সবর করলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিবেন, তো এটা আমাদের খেয়াল রাখা। পাঁচ নম্বরে, দুনিয়ার তুচ্ছতা এবং তার আনন্দ ইত্যাদি বিলীন হয়ে যাবে, সে কথা মনে রাখা, যে দুনিয়া সামান্য সময়ের জন্য, এটা নষ্ট হয়ে যাবে, আমরা দুনিয়াতে কষ্ট করে যাব, আর বড় লোকেরা তো দুনিয়া মরবে, তারা কি কবর বড় পাবে নাকি? যারা ঢাকা শহরের টাওয়ার নির্মাণ করে, যারা টাওয়ারের মালিক যারা, এই লোকগুলো এরকম গুলশান বনানীর আবাসিক এলাকাগুলো যাদের কি আছে, বিলাসবহুল বাড়ি, অভিজাত বাড়ি, এই লোকগুলো বিছানা থাকে, আপনিও থাকেন মাটিতে, কোনো পার্থক্য আছে? ওরা একটু আরামে থাকে, আপনি একটু কষ্ট থাকেন, কিন্তু মরলে পরে কোনো পার্থক্য আছে নাকি? মরলে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেন আর ওকে জাহান্নামে দেয়, তাহলে ঠকলো কি? এটা মনে রাখবেন, তাহলে খামাখা এই কয়দিনে আমরা এমন থাকতে পারবো? এ কোনো ব্যাপার না, একটু নিজেকে মানা নিলেই হয়। এজন্য কষ্ট করতে হলে দেখবেন যে একটু কয়েকদিন কষ্ট হবে, এরপরে কষ্ট সয়ে যাবেন। তো এভাবে তৈরি থাকা, যেটা বললাম যে দুনিয়া যে তুচ্ছ এবং এটার আরাম আয়েশ বলে সব খানিকের জন্য, এইটা দিয়ে নিজেকে বুঝানো যে আমি যদি এখানে কোনো কষ্ট করে যাই, আল্লাহ আমাকে বিনিময় দান করে পুরস্কার দিবেন আখেরাতে, আর সেখানে সফল হতে পারলে আল্লাহ আমাকে বলেছেন ফামান যুহজিআনিন নার আও দুখলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে যাকে জাহান্নামের আগুন থেকে সরানো হয়েছে, জান্নাতে দেওয়া হয়েছে, সে সফল হয়ে গেছে, তাহলে আমি সফল, আল্লাহ বলেছেন সফল। তা আল্লাহ যারা সফল বলেছেন সেই সফলতার দিকে যাবো, নাকি আল্লাহ যেটাকে বলেছেন সামান্য এটার দিকে যাবো, কোনটা? এটা নিয়ে খেয়াল রাখবেন। আমাদের অবস্থা কি, ওই যে একজনে অনেক মাল পাহারা দেয় কষ্ট করে, তুমি কিটা, এই মালগুলি তোমার কাছে না, এত আরেকজনার, তো আমরাও তো সে আরেকজনার মাল পাহারা দেই, আমরা তো বাড়ি গাড়ি করে চিন্তা করি এগুলো আমার থাকবে নাকি, মরার পরে তাহলে কার মালিকানায়, সন্তানের মালিকানায়, ওয়ারিসদের মালিকানায়। তো এই জন্য মনে রাখতে হবে, আমরা নিজের জান মাল এটা আল্লাহর রাস্তায় ব্যয় করবো, কামাই করা হালাল, কামাই করা না জায়েজ না, কিন্তু হালাল কামাই করে সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা আমরা একটু পরে আসতেছি। এরপরে ছয় নাম্বার, মারেফাতুত তাবিয়াতি হাযিল মুহাম্মাদিল কাবীরা, এই দাওয়াতি কাজের মহান গুরুত্বের কথা স্মরণ রাখা। এই কাজ করতে গিয়ে যে কষ্ট, লোকদের হাসি হাসি একটা বিপদ আপদ সম্মুখীন হতে হয় তা জেনে রাখা। সাত নাম্বার, আল্লাহ তাআলা তার কিতাবে বিভিন্ন নবীদের যে সাথে তার কওমের আচরণগুলো করেছে এইগুলো বারবার পড়া এবং সেটা নিজের মধ্যে জাগ্রত করা। আচ্ছা, তারপরে আল বাহসু আনিল মুঈন, আমরা তারপর সুনানিল্লাহ, আল্লাহর যে স্বাভাবিক নীতিমালা, আল্লাহর নীতিমালা হচ্ছে একবার মুমিনদের বিজয় দান করেন, একবার পরাজয় দান করেন। হাদিসে বলা আছে সিজাল বালতি, যে বালতি দিয়ে পানি উঠায়, একবার উপরে যায় একবার নিচে যায়, একবার খালি একবার ভরা। তো মুমিনদের যুদ্ধের বিষয়টা এরকম, আল্লাহ বলেছেন, কাজেই সবসময় বিজয় হবে তা না, মাঝে মধ্যে পরীক্ষায় পড়ব, মাঝে মধ্যে আল্লাহ সাহায্য করবেন, এটা মনে রাখা। এরপরে আল-বাহসানুল মুইন, দিনের পথে সাহায্যকারী তালাশ করা। হ্যাঁ, সাহায্যকারী তালাশ করা, বন্ধু তালাশ করা, যে আমাদের দিনের পথে সাহায্যকারী কে হতে পারে, কে আমাদের আগে আসতে পারে, এই জন্য সাহায্যকারী তালাশ করে থাকা, এটা একটা জরুরি বিষয়। এরকম ভাবে দশ নম্বর আছে, দিনের পথে সাহায্য পরিত্যাগকারীদের সঙ্গে সঙ্গ ত্যাগ করা। দিনের পথে যারা সাহায্য করে না, হকের পক্ষে বাধা দাঁড়ায়, এদের সঙ্গ ত্যাগ করা, এদের সাথে বেশি মেলামেশা না করা। এরপরে এগারো নম্বর, মূর্খদের সাথে তর্কে না দাঁড়ানো। এখন পীরের মুরিদদের বেশিরভাগ মূর্খ, মূর্খ না হলে কি পীরের মুরিদ হয়? মূর্খ না হলে পীরের মুরিদ হয় না। আর যেগুলো কিছু লেখাপড়া আছে সেগুলো অন্য কারণ হয়েছে, সেটা ভবিষ্যতে পীর হইতে পারবে, পীর হইতে পারলে বিনা পূজায় ব্যবসা করা যায়, নতুবা এখন এদের সাথে তর্ক করে লাভ নাই। আপনি যদি বলেন কোরআনে আছে, সে বলবে না কোরআন মানলে কি হবে। এই জন্য মূর্খদের সাথে তর্কে না দাঁড়ানো, এটা দলিল দেওয়া সেখানে, আপনি দলিল দেখে নেবেন। এরপরে বারো নম্বর হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস রাখা, তাকদীর বিশ্বাস করা, যে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা যেটা আমার হওয়াতে হবে, চাকরি যাবে, কেউ দান যাবে, তো এগুলো আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা না হয় আমার চাকরিও যাবে না, দানও যাবে না। আর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলে চাকরি থাকবে না, দানও থাকবে না, ব্যাপারটা বুঝে আসছে? হ্যাঁ, এটা মনে রাখা। এরপরে কোরআনের কিছু আয়াত দেওয়া আছে দায়ীদের গুণাবলী সম্পর্কে, এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন। এরপরে আমরা এখন দাওয়াতি কার্যক্রম কিভাবে করব সেটার উপর আলোচনা আছে। এক্ষেত্রে আমরা প্রথমে লেখনির মাধ্যমে কাজ করতে পারি, লেখার মাধ্যমে, একটা লেখনি, খুব খেয়াল করে, এখন খেয়াল আমাদের কর্মসূচি গুলো লেখনির মাধ্যমে কয়েকটা উপধারা আছে। এক নম্বর হচ্ছে ক, সরকারি ও প্রশাসনিক মহলের কাছে স্মারকলিপি পেশ করা, তাদের ডিপার্টমেন্টে অথবা তার বাইরে ইসলাম বিরোধী ও গরিহিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সতর্ক করা, সরকারের দায়িত্ব তাদেরকে দাওয়াত দেওয়া, যে তোমাদের এদের এই কাজ হচ্ছে, তাদেরকে দাওয়াত দিয়ে দেওয়া, জনগণকে নিয়ে স্মারকলিপি পেশ করা। এরকম ভাবে অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত ব্যক্তি বা বিশেষের কাছে পত্র প্রদান, যে এই কাজটা করে অন্যায় করে তাকে সতর্ক করা, তার কাছে চিঠি দেওয়া। গায়ক, নাট্যকার, হারাম পণ্য ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, এদেরকে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া। তারপরে গ, বিশেষ কোনো প্রকাশ্য কর্ম অপকর্মের বিরুদ্ধে পত্রিকায় প্রবন্ধ লেখা, ব্যাপকভাবে একটা প্রকাশ্য অন্যায় হচ্ছে, পত্রিকায় একটা প্রবন্ধ লেখা, বিবৃতি দেওয়া। ঘ, আচ্ছা ঘ হলো মোবাইলে দাওয়াত সম্বন্ধিত মেসেজ পাঠানো। তারপরে নির্দেশনামূলক দাওয়াতি বিভিন্ন বিবৃতি প্রদান করা, ইন্টারনেটে দাওয়াতি প্রবন্ধ আপলোড করা। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে এই, বক্তব্য লিখনি সাধ্যমতো সীমিত করা, ছোট করা, সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা, ওয়াজের গুরুত্ব, প্রতিবাদের দলিলাদি পেশ করা বা এরূপ কোনো অমুখ্য বিষয়কে দীর্ঘ না করা, ভাষা উপস্থাপনা সুন্দর হওয়া। তারপরে সম্বোধিত ব্যক্তিদের জন্য সম্মানসূচক শব্দ ব্যবহার করা, যেমন জনাব, মোহতারাম ইত্যাদি ব্যবহার করা, একটা সম্মানিত মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলা, এটা সুন্নার খারাপ না। বাচনিক স্থিরতা ও মাধুর্যতার সাথে মর্মগত শক্তি ও বাস্তবধর্মিতা বজায় রাখা, যাতে যে কোনো পাঠক মনে করে যে লেখক বিচক্ষণ ও কল্যাণকামী। জবাব প্রাপ্তির জন্য প্রকাশ্য নাম ও বিশুদ্ধ ঠিকানা লিখে দেওয়া, আপনাকে দেশে পরে যোগাযোগ করবে, আপনি একটা চিঠি দিয়ে আসলেন, আপনার কোনো মাধ্যমই নাই, এটা আমাদের বাইরে অনেক গড়ে, দাওয়াত দিয়ে আসলো, কে দিল, যোগাযোগ নাই, কোনো খবর নাই না, আবার খবর নেবেন, হয়তো নিজের ঠিকানা দিবেন, আজ ঠিকানা দিতে সমস্যাতে আপনি যোগাযোগ করবেন, আবার বলবেন আমি পরে আবার যোগাযোগ করবো, এবং যোগাযোগ করবেন। সিরিজ বক্তব্যের ক্ষেত্রে তারিখ ও ক্রমিক নং লিখে দেওয়া, যদি কয়েকটা চিঠি দেন আপনি, এক নম্বর চিঠি, দুই নম্বর চিঠি, ধারাবাহিক উল্লেখ করা। তারপরে পেশকৃত দাবির সপক্ষে প্রমাণ সহায়ক তথ্যাবলী ও রেফারেন্স উল্লেখ করা, যেমন তারিখ ও পত্রিকা সংখ্যা নম্বর বা কিতাবের রেফারেন্স উল্লেখ করা। কারো বইতে ভুল আছে, আপনি বলেন যে এই বইটার এত নম্বর বইতে বা এত পৃষ্ঠায় বা এত তারিখের সব বক্তব্যে বা এত তারিখের সংবাদে এই ভুল আছে। আচ্ছা, তারপরে বিশেষ ফাইলে বক্তব্যের ফটোকপি গুরুত্বের সাথে সংরক্ষণ করা, আপনি যে কয়টা দাওয়াতি চিঠি পাঠাইলেন ওকেটার আবার ফাইল নিজের কাছে রাখা, পাঠক বা শ্রোতাদের সাথে কোনো ফোনে বা সরাসরি যোগাযোগ ও সম্পর্ক রাখা। এ গেল লেখনির মাধ্যমে। এবারে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মাঠ পর্যায়ে দাওয়াতি কার্যক্রম। এক্ষেত্রে নিম্নলিখিত স্থান ও বিষয় সমূহকে বিবেচনা রাখতে হবে, এক, দোকান, মার্কেট ও বাণিজ্যিক মল সমূহ সহ দাওয়াতি টহল দেওয়া। এক্ষেত্রে কাজ হবে ওয়াজ নসিহতের মাধ্যমে বাজারে দৃশ্যমান গর্হিত উপকর্মে প্রতিকার করা, যথা নারীদের পর্দাহীন সাজগোজ, বহিরাগমন, ধূমপান, তারপরে হারাম দ্রব্য বিক্রয় ইত্যাদির বিপক্ষে জনমত তৈরি করা, হারাম পণ্য বিক্রেতা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সমূহে টহল দিয়ে বিক্রেতা ও মেলার মালিকদের আল্লাহ ও কেয়ামতের স্মরণ করিয়ে নসিহা পেশ করা। তারপরে তরুণ সংঘ, যুব সংঘ, বিভিন্ন ক্লাব ও আড্ডার স্থানগুলোতে প্রচারণা চালিয়ে নসিহা ও দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের মধ্যকার বিভিন্ন শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের প্রতিকারে সচেষ্ট হওয়া, মদ ও নেশাদ্রব্যের আসরগুলোতে টহল দিয়ে নেশাকারীদের উত্তম পন্থায় নসিহা করা, মহিলাদের মাঝে দাওয়াতের কাজ করার ক্ষেত্রে খুব সাবধান, সেক্ষেত্রে নিজের চক্ষু হেফাজত করা, হাঁটতে হাঁটতে দাওয়াত দেওয়া, মহিলাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কি করা, যদি কোনো জায়গায় যেতে হয় তাহলে পুরুষ সাথে রাখা বা অন্য মহিলার সাথে রাখা, খবরদার একজন পুরুষ একজন মহিলা, এটা যেন কোনো কর্মী এক জায়গায় নির্জনে না হয়। আল্লাহ রাসূল বলেছেন যেখানে একজন পুরুষ আর একজন মহিলা একত্র হয় সেখানে একটা শয়তান ঢুকে পড়ে, তৃতীয় ব্যক্তি হয় শয়তান। এই জন্য আমরা দাওয়াত দিতে গিয়ে রাস্তায় কোনো মহিলার চুল খোলা, চেহারা খোলা বা সৌন্দর্য প্রদর্শন করছে, হাঁটতে হাঁটতে আমি চক্ষু নিচের দিকে রাখবো, হাঁটতে বলবো যে হে বোন তুমি আল্লাহকে ভয় করো, হে বোন এ লেখা আছে এখানে, বলবেন যে ওহে আল্লাহর বান্দি, আল্লাহ রাসূল আনুগত্য করণার্থে চেহারা ও গোটা শরীর পর্দায় আবৃত করুন, ওহে বোন নারী পুরুষ পরস্পরের সামনে বিপর্দা হওয়া ঠিক না, এরকম ভাবে হেজাব গ্রহণ করুন, আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুন, তার জন্য দোয়াও করা, এরকম ভাবে তাকে দোয়া দেওয়া যে মো বোন আল্লাহ আপনাকে দাতা দান করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আপনি পর্দা করুন, আপনি কি বেহায়া পড়া চলবেন না, এরকম ভাবে তাকে আদবের সাথে বলা। আচ্ছা, তারপরে তার কাছে নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিলাদের অন্যায় কাজ থেকে নিষেধ করা, নিরাপদ দূরত্ব রাখবেন, তারপরে উঁচু আওয়াজে শালীন ভঙ্গিতে কথা বলা যাতে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে, তারপরে তার কাছে দাঁড়াবে না বরং পথে চলা অবস্থায় প্রতিকার করবে, তার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না বরং নিজ পথে পথপানে নজর রাখবে, এর ফলে পর্দাহীনা নারীর ক্ষেত্রে দাওয়াতি কাজ সম্পন্ন হবে এবং এই ধরনের গর্হিত দৃশ্যের প্রতিবাদ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। তৃতীয় মাধ্যম, প্রতিনিধিত্বমূলক সাক্ষাৎ, দলবেঁধে সাক্ষাৎ করা, এটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা দাওয়াতের উদ্দেশ্যে, আবার কিছু পাওয়ার জন্য না। তারপরে উলামা ও দিনী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা, সম্মানী ও ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা, এরকম ভাবে এক্ষেত্রে পাঁচটা কাজ আমাদের খেয়াল রাখতে হবে। যার সাথে সাক্ষাৎ করা হবে তার থেকে সাক্ষাতের নির্দিষ্ট সময় গ্রহণ করে নেওয়া, যে ভাই আমি একটু আপনার কথা বলতে চাই, আমরা কয়েক ভাই তো আপনি একটু আমাদের সময় দেন, এরকম সময় নিয়ে নেওয়া। তারপরে সাক্ষাৎ যদি একা সাক্ষাৎ না করে কয়েকজন সাথী সঙ্গী নিয়ে সাক্ষাৎ করা, তারপরে ওলামা মাশায়েখদের ক্ষেত্রে সাক্ষাতের গুরুত্ব বৃদ্ধির জন্য তাদেরকে নিজেদের শায়েখ বলে আখ্যায়িত করা, যে আপনি তো আমাদের মাশাআল্লাহ আপনি আমাদের মুরব্বী, আমাদের শায়েখ, মুরব্বীটা বর্জন করেন, আপনি আমাদের শায়েখ, আপনি আমাদের রাহবর, আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব, তো এরকম তাদেরকে সম্মান করা, তাহলে সে আপনার কথা আগ্রহ করে শুনবে। এরকম সাক্ষাৎকারীদের মাঝে একজন ভালো বক্তা থাকা বাঞ্ছনীয়, যারা যাবেন তাদের মধ্যে ভালো বক্তা থাকবে, যে বক্তা সুন্দরভাবে সংক্ষিপ্ত সহজ সুন্দর এবং সংক্ষিপ্ত কথায় মূল উদ্দেশ্য প্রকাশ করবে। এরপরে চতুর্থ মাধ্যম হলো ফোন যোগাযোগ, এক্ষেত্রে নিম্নের ধারাগুলো অনুসরণ করতে হবে, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ করা ফোনে, ওলামা শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী সাংবাদিকদের সাথে যোগাযোগ করা, তারপরে সমমনা বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের সাথে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করা, সংস্থা কোম্পানি ও বাণিজ্যিক মল সমূহের পরিচালক ও নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা। এখানে তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এক, পরিচয় দেওয়ার জন্য প্রচলিত নিয়ম রক্ষার্থে সর্বোত্তম সেক্রেটারির সাথে যোগাযোগ করা, তারপরে সুন্দরভাবে কথা বলা যা তার উপরে প্রভাব ফেলতে পারে, তারপরে দীর্ঘ আলাপ, তর্ক, প্রতিক্রিয়ার শিকার হওয়া, আলোচ্য বিষয়বস্তু বাইরে যাওয়া থেকে দূরে থাকা। পঞ্চম মাধ্যম, বিভিন্ন প্রচার মাধ্যমে অংশগ্রহণ করা, বেতার মারফত সরাসরি সম্প্রচার প্রচার প্রোগ্রাম সময় অংশগ্রহণ করা, বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে যোগদান করা, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। অংশগ্রহণের জন্য দলিল সহ বক্তব্য প্রস্তুত করা এবং বিষয়গুলোকে সীমাবদ্ধ রাখা ও সুবিন্যস্ত করা। আপনি বক্তব্য দেন দলিল সহ করতে হবে। তারপরে স্থিরতা ও দৃঢ়তার সাথে বক্তব্য পেশ করা, যা শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা ও মর্যাদা আসন লাভ করতে পারে। এরপরে বক্তব্যের প্রারম্ভে মনে রাখতে হবে যে আপনি উদাহরণত 3 পয়েন্ট আলোচনা করবেন, সেই পয়েন্টগুলো বাকি থাকতেই আপনি সংক্ষেপ করে নিয়ে আসবেন, নইলে আপনাকে স্পিকার বন্ধ করে দিবে। এরপরে মিডিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা যেতে পারে, রাজনৈতিক, ফতোয়া ইত্যাদি, সেখানে আপনি হকের কথা বলবেন। যথাসম্ভব উপস্থিত হওয়ার জন্য প্রোগ্রাম লিখে নেবেন, ঠিকানা, মোবাইল নাম্বার ডায়েরিতে লিখে নেবেন। এগুলো পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার মাধ্যম, দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। এক্ষেত্রে কিছু কার্যক্রম নিম্নরূপ: বক্তব্য, কথন ও লেকচারের মাধ্যমে দাওয়াতি কাজ চালানো, বিভিন্ন প্রকাশনা বিতরণ করা, লিফলেট, ক্যাসেট, পুস্তিকা, মেমোরি কার্ড, সমসাময়িক বিষয়ের উপর লিখিত ফতোয়া ইত্যাদি। মেমোরি কার্ড আমাদের অনেক বড় কাজ করে, এটা আপনারা বেশি প্রচার করতে পারেন। আর ছোট ছোট বই, তারপরে ক্যাসেট, লিফলেট, এগুলো ছোট ম্যাগাজিন ও ইন্টারনেটে প্রবন্ধ লেখা, বিভিন্ন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করা, মোবাইল মেসেজ ব্যবহার করা। এরপরে আল বারা ও বর্জন নীতি। এক্ষেত্রে অন্যায় কাজে লিপ্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের উপর দাওয়াতি কাজ চালানো সম্ভব নয়, বরং তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে নিজের ইমান ও আমলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, ওই সকল লোকদের থেকে বারা করা, সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তারপরে ওই মহল্লায় অবস্থান ত্যাগ করা যেখানে হারাম জিনিস বেচা কিনা হয়। তারপরে গরহিত কর্মকাণ্ড যুক্ত অলিমা, বিবাহ, খাদ্য, এগুলো পরিহার করা। সুদী ব্যাংকে অর্থ জমা না রাখা, ইসলামের জন্য ক্ষতিকর পত্রিকা ক্রয় না করা, সুদী কারবারির পেট্রোল পাম্প থেকে পেট্রোল না নেওয়া, গাড়িতে পেট্রোল নেওয়ার সময় ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি সহ সকল দুশ্মনদের পণ্য বর্জন করা। এরপরে অষ্টম মাধ্যম, বিশেষ গরহিত কর্মের প্রতিকার, অর্থাৎ সমাজের প্রকাশ্য বদআমল সমূহের মধ্যতে প্রতিকারের লক্ষ্যে কোনো বিশেষ বদআমল টার্গেট করতে হবে। তো বদআমলগুলো কি কি দেওয়া আছে এখানে সবগুলো, এরপরে বিভিন্ন বদআমলগুলো আছে, আপনারা দেখে নেবেন। নবম অধ্যায়, বিকল্প ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা। এরপরে আমাদের আছে আল জামা, তারপরে আছে তালিম তারবিয়া, তারপরে তাবলিগ, তারপরে জিহাদ। এই প্রত্যেকটার উপরে লম্বা আলোচনা আছে, একটাই শেষ করতে এত সময় লেগে গেছে, আমরা এগুলো পড়ে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।